السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় হাম বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, যার অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে 14তম সোনামণি সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2016 শুরু করতে যাচ্ছি। তাই শুরুতেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করায় সোনামণি সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে আল মারকাজুল ইসলামী আসসালাফির হেফজ বিভাগের ছাত্র আব্দুল আল রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 9:15 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد. السلام عليكم ورحمة الله. অনুষ্ঠানের এই পর্যায়ে সোনামণি জাগরণী পেশ করবে আল মারকাজুল ইসলামী আসসালাফির সপ্তম শ্রেণীর ছাত্র ফরিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোনামণিয়ে ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। সোনামণিয়ে ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। দশটি গুণাবলী আর নীতি বাক্য পাঁচ, জীবন গড়ার এক অভিনব ছাঁচ। দশটি গুণাবলী আর নীতি বাক্য পাঁচ, জীবন গড়ার এক অভিনব ছাঁচ। পথহারা পাবে পথেরই সন্ধান, পথহারা পাবে পথেরই সন্ধান, দূর হয়ে যাবে যত কুলুষ্কুণাম। সোনামণিয়ে ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। সোনামণিয়ে ফুটন্ত গোলাপের নাম, রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। এ নামে যে এত মধু হৃদয়াকুল করা জাদু এ নামে যে এত মধু হৃদয়াকুল করা জাদু মুমিন হৃদয়ের কামনা ঋষিত হৃদয়ের বাসনা মুমিন হৃদয়ের কামনা ঋষিত হৃদয়ের বাসনা সর্বত্র বিরাজিত যার সুনাম সর্বত্র বিরাজিত যার সুনাম সে যে সোনামণি সে যে এক পুষ্পকলি সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম সোনামণি এক ফুটন্ত গোলাপের নাম রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম রাসূলের আদর্শে জীবন গড়ার সংগ্রাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সামনে ১৪তম সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনীয় ভাষণ পেশ করছেন সোনামণি সংগঠনের কেন্দ্রীয় পরিচালক ও শিক্ষক আল মারকাজুল ইসলামি আসসালাফি জনাব আব্দুল হালিম বিন ইলিয়াস। আমি ওস্তাদজিকে তার আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود الا يولد على الفطره فابواه يحبذنه او ينصرنه او يمجسنه الى اخر الحديث متفق عليه। 14তম কেন্দ্রীয় সোনামণি সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2016 এর মহতরম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ সোনামণি সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সুধীমণ্ডলী ও কচি কাঁচা সোনামণিরা, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বছর পরে আমাদেরকে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক তাঁর হাবিব বিশ্বনবী, যে নবীর সঠিক আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন সমূহ কাজ করে যাচ্ছে সে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যত নেয়ামত দান করেছেন, যত সম্পদ দান করেছেন, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমার আপনার প্রিয় সোনামণি শিশু কিশোর ছেলেমেয়েরা। এই সোনামণিদেরকে ইসলামী আদব কায়দা মোতাবেক গড়ে তোলা প্রত্যেক অভিভাবকেরই অপরিহার্য কর্তব্য। এই কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদুল্লাহ আল গালিব 1994 সালের 23শে সেপ্টেম্বর রোজ শুক্রবার সূরা হজ এর 23 ও 24 নম্বর আয়াতের আলোকে সোনামণি সংগঠনের নামকরণ করেন। সেখান থেকেই হাঁটি হাঁটি পা পা করে সোনামণি সংগঠন আজকে বাংলাদেশের আনাচে কানাচে চলছে, কাজ করে যাচ্ছে। বর্তমানে আমাদের বাংলাদেশের সোনামণি সংগঠনের প্রায় 35টি জেলায় কাজ হচ্ছে, ফালিল্লাহিল হামদ। সোনামণিদেরকে, সোনামণিদের বাৎসরিক মিলন মেলা হচ্ছে এই সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় তাই সোনামণিরা এবং আপনারা দায়িত্বশীলরা বিভিন্ন জেলা থেকে যে এসেছেন কষ্ট করে, এজন্য আমরা আপনাদেরকে উদ্বোধনী ভাষণের মাধ্যমে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা কেন করতে হয়, এর উত্তর এটাই যে সাংস্কৃতিক প্রতিযোগিতা বলতে এদেশে বুঝায় সাংস্কৃতিক প্রতিযোগিতা মানে নাচ গান আর উল্টো উলঙ্গ ড্যান্স এগুলো। অথচ আমরা মুসলমান, আমাদের সংস্কৃতি কি এইরকম হবে? অসম্ভব। মুসলমান এর সংস্কৃতি কখনো নাচ গান আর উলঙ্গ ড্যান্স হতে পারে না। কেননা সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে মানুষের ভিতরকার অনুশীলিত কৃষ্টির বাহ্যিক পরিশীলিত রূপকেই বলা হয় সংস্কৃতি। আহলে আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমিরে জামাত লিখিত জীবন দর্শন বইয়ের 38 পৃষ্ঠায় দেখুন, সংস্কৃতির মূল উদ্দেশ্য লক্ষ্যই হচ্ছে মানুষের স্বভাব ধর্মের বিকাশ। তাহলে আমরা দেখতে চাই মানুষের স্বভাব ধর্ম কি। দেখুন সহিহুল বুখারি হাদিস নম্বর 1385, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানব শিশু ফিতরাত বা ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফা আবাহু ইউহাব্বিদানিহি ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতাই তাকে ইহুদি খ্রিস্টান বা অগ্নিপূজক বানায়। অতএব ইসলাম গ্রহণের স্বাভাবিক ক্ষমতা মানুষের মধ্যে যেন জন্মগ্রহণ হয়, এর সুষ্ঠু পরিবেশ, সুষ্ঠু সমাজ এগুলো বাস্তবায়ন করাই হবে সংস্কৃতির মূল উদ্দেশ্য। দেখুন এজন্যই আমরা প্রত্যেক বছর মুসলমান সন্তানদেরকে আদর্শ মুসলমান গড়ে করে গড়ে তোলার জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা করি। এবার 2016 এর সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমরা দায়িত্বশীল সহ সোনামণিদের 60টি বিষয় নিয়ে এসেছি। তার 1 নম্বর বিষয়ে রয়েছে হিফজুল কোরআন তাজবিদ সহ 28, 29 ও 30তম পারা। কেননা একটা সন্তানকে যখন প্রথমে আমি তার কোরআনের বাণী তুলে দেব, তখন সে ছোটবেলা থেকেই কোরআনের চর্চা করবে, আল্লাহর দেওয়া বাণীর চর্চা করবে, ফলে তার ভিতরে, তার পরিবারে, তার ঘরে আল্লাহর রহমতের বাণী প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাস শায়তান ইয়ানফিরু মিনাল বাইতে, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পলায়ন করে। আল্লাযী ইউকরা ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে, রহমত থাকে, শয়তান পালিয়ে যায়। এবাদে কোরআনের চর্চা বাদ দিয়ে ছোটবেলায় যদি আমরা আমাদের বাড়িতে ঢোল তবলা আর বাঁশি বাজনার আওয়াজ দিয়ে ভরে দিই, তাহলে আমাদের বাড়িতে শয়তানে ভরপুর হয়ে যাবে, শয়তানের বাড়িতে ভরপুর হয়ে যাবে, বাড়িতে আল্লাহর রহমত থাকবে না। এজন্য আপনার বাড়িকে, পরিবারকে আমরা আল্লাহর রহমতে ভরপুর করে দেওয়ার জন্যই সোনামণি সাংস্কৃতিক প্রতিযোগিতার 1 নম্বর বিষয় নির্বাচন করেছি কোরআন তেলাওয়াত। দ্বিতীয় নম্বর আমাদের বিষয় রয়েছে হিফজুল কোরআন মাকরা সহ ও হিফজুল হাদিস 10টি সহ 10টি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন লুকমান হাকিমের নামে। এই সূরা লুকমানের 13 থেকে 19 নম্বর আয়াত, একটা সন্তানকে আদর্শ করে গড়ে তোলার জন্য কি কি গুণাবলী দরকার এই 13 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। লোকমান হাকিম যেমন তার সন্তানকে শিরক মুক্ত জীবন যাপনের আহ্বান জানিয়েছিলেন, অনুরূপভাবে আমরাও আমাদের সন্তানদেরকে শিরক বিদাত মুক্ত পবিত্র জীবন যাপনের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই সিলেবাস অন্তর্ভুক্ত করেছি। দশটি হাদিস ছোট্ট ছোট্ট সোনামীরা অনেকে এখানে দাঁড়িয়ে মুখস্থ বলতে পারবে, একটি হাদিস যদি আমরা তাদের ভিতরে ছোটবেলায় ঢুকিয়ে দিতে পারি। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আমাদের সিলেবাসের দশ নম্বর হাদিস বুখারী মুসলিমের হাদিস, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র উত্তম। ছোট্ট সোনামণির মধ্যে যদি আমরা এই হাদিসটা ঢুকিয়ে দিতে পারি তাহলে ও জীবনে পবিত্র চরিত্র হওয়ার জন্য আহ্বান নিজেকে নিজের মধ্যে গড়ে তুলবে, ফলে আমরা অভিভাবক হিসেবে দায়িত্বমুক্ত হয়ে আমাদের সন্তানদেরকে আদর্শ করে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রতিযোগিতার তিন নম্বর বিষয় নির্বাচন করেছি আকিদা ও দোয়া। আকিদার বিভ্রান্তির কারণেই এ দেশে এক শ্রেণীর মুসলমান বিভ্রান্ত হয়ে যাচ্ছে, বাতিল পথে চলে যাচ্ছে, কেউ শৈথিল্যবাদী হচ্ছে, কেউ চরমপন্থী হচ্ছে। আহলে হাদিস আন্দোলন এবং তার অঙ্গ সংগঠন সমূহ যাবতীয় চরমপন্থার পথ পরিহার করে, খারিজিদের আকীদাকে তারা লাথি মারে, কারণ আল্লাহ নবী খারিজিদকে জাহান্নামের কুকুর বলেছেন। তারা খারিজি আকীদায় বিশ্বাসী নয়, তারা শৈথিল্যবাদী আকীদায় বিশ্বাসী নয়, আহলে হাদিসরা মধ্যপন্থী আকীদায় বিশ্বাসী। অতএব এদেশে ইসলামের নাম করে যারা বোমাবাজি করে তারা ইসলামের শত্রু, তারা আহলে হাদিসদের শত্রু, তারা মানবতার শত্রু, আমরা তাদের ঘৃণা করি। সোনামণিদেরকে আমরা ছোটবেলায় এই প্রশিক্ষণ দিচ্ছি, ইসলাম মধ্যপন্থী ধর্ম, খারিজি আকীদায় বিশ্বাস করে না, আমাদের এই সিলেবাস পড়লে তাদের আকীদা সংশোধন হবে। সোনামণিদের চার নম্বর বিষয় সোনামণি জাগরণী। জাগরণীর মাধ্যমে এদেশের বাতিল গানকে, ব্যাহাপনার গানকে নষ্ট করে দিয়ে সেদেশে কোরআনের গানকে, হাদিসের গানকে জাগিয়ে তুলবে সোনামণি প্রতিযোগিতার জাগরণী। আমরা পাঁচটা জাগরণী এখানে নির্বাচন করেছি সোনামণিদের মুখে। এরপরে আমরা নির্বাচন করেছি পাঁচ নম্বর হস্তাক্ষর প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক নাম রয়েছে, আসমাউল হুসনার 51 থেকে 99টা নাম। এর দ্বারা তারা হাতের লেখা ভালোভাবে প্রশিক্ষণ করবে, শিখবে, সেই সাথে সাথে আল্লাহর নামগুলি জানবে। এরপরে আসে দায়িত্বশীলদের রচনা প্রতিযোগিতা, নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি। আমরা শুধু সোনামণিদের নয়, দায়িত্বশীলদেরকেও পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলতে চাই, তাই আমাদের সোনামণি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তাই যারা এসেছেন, যারা সহযোগিতা করেছেন, সকলকে আমি সোনামণি কেন্দ্রীয় পরিচালক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। যারা পুরস্কার পেয়েছ তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, যারা পুরস্কার পাওনি তাদেরকে আমরা ধৈর্য ধারণের জন্য আহ্বান জানাচ্ছি। অনেক দায়িত্বশীল ভাই জেলার পরিচালক এসেছেন কষ্ট করে, যারা পুরস্কার হয়তো অনেক জেলা পেয়েছেন, অনেক জেলা পাননি, এতে মন খারাপ করার কিছু নেই, কারণ আপনি জেলা পরিচালক, আপনি কোরআন হাদিসের ট্রেনিং দিয়েছেন আপনার সোনামণিদেরকে। যতটা কোরআন হাদিসের বাণী পড়েছে আপনার আমাদের প্রচেষ্টায় সোনামণিরা প্রত্যেকে 10টা করে নেকি পেয়েছে, আপনিও তার সমপরিমাণ নেকি পেয়েছেন, আমরাও তার সমপরিমাণ নেকি পাবো ইনশাআল্লাহ। অতএব মন খারাপ করার কিছু নেই সকলকে, তাই আমি এই প্রতিযোগিতায় সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে উদ্বোধনী ভাষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন। অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথিদের ভাষণের পালা। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি এবং সোনামণি সংগঠনের পৃষ্ঠপোষক জনাব আব্দুর রশিদ আক্তার। আমি মুহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা ওয়া বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটি আদর্শ সংগঠন, শিশু কিশোর সোনামণি সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত সোনামণি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং আন্দোলন ও যুব সংঘের দায়িত্বশীল জেলা দায়িত্বশীল, আজকে আমরা একটি চমৎকার অনুষ্ঠানে সমবেত হতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকরিয়া জানাই। যে আল্লাহ পাক ছোট্ট সোনামণি শিশু কিশোরদের নিয়ে চিন্তা করার মতো আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া কেরামের উপরে, বিশেষ করে যে নবীর আদর্শ একমাত্র আমাদেরকে ইহকালীন জীবনে কল্যাণ পরকালীন জীবনে মুক্তি দেবে, আমরা সেই রাসূলের প্রতি শ্রদ্ধাভরে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গভীরভাবে লক্ষ্য করছি ব্যক্তি পরিবার সমাজ আজকে বিভিন্ন ধরনের অপসাংস্কৃতির সবলে ঢোকাতে পড়ে চরিত্র নস্যাৎ হচ্ছে, অতঃপর এবাদতের নামে মানুষ শিরক বেদাত মিশ্রিত আমল করে পারলৌকিক জীবন হারিয়ে ফেলছে। ঠিক এই মুহূর্তে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে এদেশে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস সোনামণি সংগঠন, আহলে হাদিস মহিলা সংস্থা, অর্থাৎ কোরআনুল কারিমের যে দাবি, আল্লাহ পাক বলছেন হে ইমানদারগণ তোমরা তোমাদেরকে বাঁচাও জাহান্নামের আজাব থেকে এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আজাব থেকে। একটি পরিবারে চার শ্রেণীর মানুষ বসবাস করে, সেখানে মুরব্বীরা বসবাস করে, যুবক যুবতীরা থাকে, মা বোনেরা বসবাস করে এবং ছোট্ট সোনামণি যাদের নিয়ে আজকে অনুষ্ঠান। দেখুন এই চার শ্রেণীর মানুষ পরিবারে বসবাস করে, সমাজে বসবাস করে, দেশে বসবাস করে, তাই একটি পরিবারকে যদি আদর্শ পরিবার হিসাবে গড়ে তুলতে হয় ইসলামের প্রতি আকৃষ্ট করতে হবে, একটি সমাজকে যদি আদর্শ সমাজ হিসাবে গড়ে তুলতে হয় তাহলে ইসলামের প্রতি তাদেরকে আকৃষ্ট করতে হবে, অতঃপর দেশ ও জাতিকে যদি আদর্শ দেশ হিসাবে জাতি হিসাবে গঠন করতে চাই তাহলে অবশ্যই আমাদের সোনামণিদের নিয়ে চিন্তা করাই প্রধান লক্ষ্য থাকা উচিত। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, একথা আমরা বিভিন্ন বক্তার মুখ থেকে বক্তব্য শুনে থাকি, বাস্তবে এরপরে শিশু অধিকার সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে শিশু অধিকারের নামে আন্দোলন চলছে, কিন্তু সেই শিশুগুলি এখনো নিরাপদ জীবন পাচ্ছে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন যুব সংঘ সোনামণি এর মাধ্যমে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সংশোধন হওয়া সংস্কার করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। সেই লক্ষ্যে এই চার শ্রেণীর মানুষকে নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা যুব সংঘের কেন্দ্রের পক্ষ থেকে সোনামণিকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, তাদের শ্রমের ফলশ্রুতিতে আজকে এই সুন্দর অনুষ্ঠান হয়েছে। এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছে এই সোনামণিদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সর্বোপরি আন্দোলন যুব সংঘ, কেন্দ্রীয় দায়িত্বশীল এবং জেলা দায়িত্বশীল যারা উপস্থিত আছেন সবার কাছে আমি কেন্দ্রীয় দায়িত্বশীল হিসাবে বিনীতভাবে অনুরোধ রাখছি, আমরা যদি পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে যদি ঢেলে সাজাতে চাই, সোনামণি পরিচর্যার বিকল্প আর কিছুই নাই। আমরা একটি লাউ গাছ যদি তৈরি করি, মাত্র কয়েক মাসের ফসল, অনেক সেখানে শ্রম দিতে হয়। আমরা যদি একটি ফলের গাছ, কাঁঠাল গাছ লাগাই, তার পিছনে অনেক সময় দিতে হয়। এমনি করে একটা ফুলের গাছ যদি আমরা লাগাই, ফুলের ঘ্রাণ আমাদের কত সুন্দর লাগে, কিন্তু শুরুতে বীজ বপন করে ক্রমান্বয়ে সে গাছটি বড় হয়, এরপরে ফুলে রূপান্তরিত হয়। ঠিক ফলের গাছ ফুলে ফলে যখন একেবারে ফুটন্ত জীবন পায় তখন আমরা আনন্দ এবং সেখান থেকে অনেক তৃপ্তি পাই। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ জীবনকে যদি আমরা উজ্জ্বল এবং বিশেষ করে পারলৌকিক জীবন আমাদের টার্গেট, আমরা পারলৌকিক জীবনে যদি সফলতার জীবন পেতে চাই, আমাদের এই ছোট্ট সোনামণিদের নিয়ে সোনামণি সংগঠনের আওতাভুক্ত থেকে যে ঈমান ও আকীদা সম্পর্কে আমাদেরকে শুরুতেই যে শিক্ষা দেওয়া হচ্ছে, এর বিনিময়ে আমরা পারলৌকিক জীবনে সাদাকায়ে জারিয়া হিসাবে আমাদের এই সোনামণি যাতে দুনিয়াতে জীবিত থাকে, আমাদের পারলৌকিক জীবনে কাজে লাগে, অতঃপর মানুষ সালাত, সিয়াম, দান, সদকা যে আমল করে এই আমলের সমাপ্ত আসে এবং নির্ধারিত নেকির মাধ্যমে দুনিয়াতে তা সমাপ্ত ঘটে যায়। কিন্তু সংগঠন এমন একটা জিনিস যা মারা গেলে সাদকায়ে জারিয়া হিসাবে আমাদের কবরে নেকি পৌঁছাতে থাকবে। অনেকেই সংগঠনের ব্যাপারে বিভিন্ন মত পোষণ করলেও আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে যে নবী রসুল নাজিল করেছে, অতঃপর তার সাথী সঙ্গীদের নিয়ে জামাতবদ্ধভাবে সমাজ সংস্কারের যে উদ্যম নিয়ে তারা কাজ করেছিল, আজকেও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সপরিবারে জান্নাতবাসী হওয়ার জন্য যে উদ্যম নিয়ে, যে আগ্রহ নিয়ে কাজ করছে, এর জন্য আমাদের সকলের সার্বিক সহযোগিতা করা অপরিহার্য কর্তব্য বলে মনে করি। তাই আসুন আমরা সোনামণি সংগঠনের মাধ্যমে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমরা সংশোধনের মাধ্যমে সংস্কার কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন সোনামণি সংগঠনের সাবেক কেন্দ্রীয় পরিচালক ডক্টর শিহাবুদ্দিন আহমদ। আমি ওস্তাদজিকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুউ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইনাসসিরানিহি আও মাজ্জিসানিহি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন সোনামণি কর্তৃক আয়োজিত সোনামণি কেন্দ্রীয় পুরস্কার বিতরণী ও সম্মেলন 2016 উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সোনামণি সংগঠনের কেন্দ্রীয় প্রধান পৃষ্ঠপোষক, সোনামণি সংগঠনের রূপকার আহলে হাদিস আন্দোলনের মহতরম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, সুধীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সোনামণি বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে এই সংক্ষিপ্ত পরিসরে ছোট্ট একটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা পাবো। আমি শিশু কিশোরদের মধ্যে নীতি বোধের সৃষ্টিতে সোনামণির ভূমিকা, এই বিষয়ে দুটি কথা বলার চেষ্টা পাবো ইনশাআল্লাহ মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমরা জানি শিশু বলতে যাদের মধ্যে এখনো নীতিবোধ এবং মূল্যবোধ আসেনি তাদেরকে বলা হয় হচ্ছে শিশু কিশোর বলতে, যে শিশুরা এখনো যৌবনে পদার্পণ করেনি তাদেরকে বলা হয় কিশোর। আর নীতি বলতে যা বোঝায় সেটা হচ্ছে ন্যায়সঙ্গত, কল্যাণকর বিধান, সদুপদেশ। এর সংজ্ঞায় এভাবে বলা যায়, নীতি হলো এমন কল্যাণকর বিধানের সমন্বিত নাম যা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। সম্মানিত সুধীমণ্ডলী, মহান রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা নিজেদেরকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে পরিবারের কিন্তু সদস্য এই শিশু কিশোর বালক বালিকা এই সোনামণিরাও, সুতরাং নিজেদেরকে বাঁচতে হবে এবং তাদেরকেও বাঁচাতে হবে। বাঁচানোর জন্য আমাদের দায় দায়িত্ব, যারা আমরা পিতামাতা এবং অভিভাবক পর্যায়ে রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাতে, প্রত্যেকটা সন্তানই জন্মগ্রহণ করে নিজের ফিত্রাতের উপরে, স্বভাব ধর্ম ইসলামের উপরে, অর্থাৎ ইসলাম গ্রহণ করার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদিতে পরিণত করে। আও ইবনাসরানিহি, তাকে খ্রিস্টানে পরিণত করে। আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নি পূজকে পরিণত করে। এই কথাটা শুধু এইখানে থেমে রাখলেই হবে না। পিতামাতা অভিভাবক তারা তাদের সন্তানদেরকে ইহুদিতে পরিণত করে, খ্রিস্টানে পরিণত করে, অগ্নি পূজকে পরিণত করে, এ কথাটা এই পর্যন্ত বলেই থেমে যাওয়া যাবে না। বরং যে অভিভাবক, যে পিতামাতা যে ধরনের, যে স্বভাবের, তারা তাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তোলারই চেষ্টা করে, তবে অনেকেই চায় নিজেরা ভালো পথে না চললেও সন্তানরা ভালো পথে চলুক, এরমটাই চায়। কিন্তু সন্তানেরা তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের মতো হয়েই গড়ে ওঠে। এই শিশু কিশোর বালক বালিকাদের মধ্যে একটা নীতি বোধের সৃষ্টি করতে হবে। আমরা জানলাম আসলে নীতি বলতে কি বোঝায়, এমনই কল্যাণকর বিষয় বা কল্যাণকর বিধান, ন্যায়সঙ্গত এবং সদুপদেশ যা কাউকে কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। এই নীতিবোধের সৃষ্টি করতে হবে সোনামণিদের মধ্যে। আর এই ভূমিকাটা রেখেছে হচ্ছে সোনামণি সংগঠন বিভিন্নভাবে। আজকের এই যে আমরা একটা অনুষ্ঠান দেখছি, এখানে অনুষ্ঠানে আমরা যোগদান করেছি, এখানে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা হয়েছে। আপনারা জানেন যে সোনামণি সংগঠনের এই প্রতিযোগিতার ক্ষেত্রেও একটা সিলেবাস তৈরি করা হয়েছে। সেই সিলেবাসে সোনামণিদের প্রতিযোগিতার জন্য কোরআনুল কারিম থেকে আয়াত চয়ন করা হয়েছে, সেখান থেকে আমি আপনাদের সামনে পড়ছি। মহানব্বুল আলমিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহু ইন্নাল্লাহা লাতিফুন খাবীর। লোকমান বলল তার শিশু সন্তানকে, তোমার হে বৎস, তোমার পাপ পুণ্য যদি সরিষা দানা পরিমাণ হয় আর তা যদি পাথরের গর্তে বা আকাশে বা ভূগর্ভে থাকে, আল্লাহ তা হাজির করবেন, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মবিদ এবং গোপন প্রকাশ্য সব খবর রাখেন। তারপরে তিনি বলছেন, ইয়া বনাই আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে বৎস, সালাত কায়েম করো। এই যে পাপের কথা তিনি বললেন, বলার পরে তিনি বলছেন যে হে বৎস, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও ও অসৎ কাজে নিষেধ করো এবং বিপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এটি শ্রেষ্ঠতম কর্মের অন্তর্ভুক্ত। দেখা যাচ্ছে যে সলাতের মাধ্যমে কি হয়, পাপ কাজ থেকে বিরত, নিজেকে বিরত রাখা যায়, বিরত থাকা যায়। মহানবুল আলমিন বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত পাপ কর্ম অপকর্ম থেকে বিরত রাখে। তাহলে দেখা যাচ্ছে যে সন্তানের মধ্যে এই নীতিবোধ প্রবেশ করানোর জন্য লোকমান আলাইহিসসালাম তার সন্তানকে এভাবে উপদেশ দিচ্ছেন যে বিষয়টা মহানব্বুল আলামিন তার পবিত্র কালামে তুলে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতে অহুম আবনা ও সাবে সিনিন অদ্রেবু হুম আলাইহা অহুম আবনা ও আশরে সিনিন। কি করো, তোমাদের সন্তানদেরকে সলাতের নির্দেশ দাও যখন তারা সাত বছরে পদার্পণ করে, আর তাদেরকে মারো, প্রহার করো যদি সলাত আদায় না করে, আর এ অবস্থায় যদি সে দশ বছরে পদার্পণ করে। সম্মানিত উপস্থিতি, এই যে সলাতের মতো একটা বিষয় যেটা মানুষকে সমূহ পাপকর্ম থেকে বিরত রাখতে সক্ষম, এই যে নীতি জ্ঞানটা, এই বিষয়টা, এই বিধানটা সোনামণিদেরকে শিক্ষা দিতে হবে আমাদেরকে। এগুলো হচ্ছে অনেক বিষয় এরকম রয়েছে যেই বিষয়গুলো সোনামণিদের মধ্যে ক্রমান্বয়ে প্রবেশ করাতে যদি আমরা সক্ষম হই, তাহলে দেখা যাবে ওই সোনামণি সুন্দরভাবে গড়ে উঠবে, ওই সোনামণি আদর্শ হিসেবে গড়ে উঠবে, ওই সোনামণি সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, ওই সোনামণি সচ্চরিত্রবান হিসেবে গড়ে উঠবে, ওই সোনামণি হবে, ওই শিশু কিশোরী হবে দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। সম্মানিত সুধীমণ্ডলী, সোনামণি সংগঠন এই যে বিষয়গুলোকে, এই আয়াতগুলোকে, আরও এই দশটি হাদিস যে চয়ন করেছে এই প্রতিযোগিতার জন্য, এগুলোর মাধ্যমে হাজার হাজার সোনামণি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেগুলো মুখস্থ করেছে, আর এগুলো তারা বুঝেছে। আমরা প্রতিযোগিতার বিচারক ছিলাম, আমরা দেখেছি তাদেরকে এই বিষয়গুলো জিজ্ঞেস করলেই তারা অবলীলায় বলে দিচ্ছে, অকপটে তারা বলে যাচ্ছে, কতই না সুন্দর লাগলো গতকাল এই প্রতিযোগিতা যখন অনুষ্ঠিত হয়েছিল, আমরা বিচারক ছিলাম তখন, তখনই মনে করলাম এই সোনামণি একটা সার্থক সংগঠন অনেকাংশে। এদেশে বহু সংগঠন রয়েছে শিশু কিশোরদের জন্য, কিন্তু তারা নীতিজ্ঞান সেই সংগঠনগুলো শিশু কিশোরদের শিখায় না, নাচ গান শিখায়, গম্ভীরা শিখায়, আরও বিভিন্ন বিষয়ে রং তামশা শিখায়, আঁকা অঙ্কন করা শিখায়, খেলাধুলা শিখায়, কিন্তু সোনামণি সংগঠনই এই দেশে শুধু নয়, সারা বিশ্বে এমনই একটা সংগঠন যেই সংগঠন শিশু কিশোরদের গড়ে তোলার অন্যতম শ্রেষ্ঠ সংগঠন। এই সংগঠনের মাধ্যমে একটা শিশুকে, একটা কিশোরকে, শিশু কিশোর বালক বালিকাদেরকে সৎ চরিত্রবান করে গড়ে তোলা সম্ভব, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শে গড়ে তোলা সম্ভব, দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব, সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা সম্ভব। শুধু এই বিষয়গুলোই নয়, বরং আরো বিভিন্ন বিষয় সোনামণি সংগঠন শিশু কিশোরদের সামনে উপস্থাপন করেছে। তার মধ্য থেকে আমরা বলতে পারি, যেমন লেখালেখি করা, রচনা লেখা, কবিতা লেখা, গান লেখা, আরো প্রবন্ধ লেখা, পত্রিকা, তারা সোনামণিরা পত্রিকা বের করছে, দ্বিমাসিক পত্রিকা বের করছে, বছরে তারা দেয়াল পত্রিকা বের করে, যারা হাতে লিখে, আপনারা দেখেছেন যারা হাতে লিখে সোনামণিরা দেয়াল পত্রিকা বের করে, সেই দেয়াল পত্রিকায় বহু রকমের বিষয় তারা নিজেরা সেখানে লিখে জাতির সামনে তুলে ধরে। এইভাবে সংস্কৃতি এবং বিনোদন বিষয়ে সোনামণিদের পদচারণা রয়েছে সোনামণি সংগঠনের পক্ষ থেকে। আপনারা এই মঞ্চেই দেখতে পাবেন সোনামণিরা নাটক করবে এবং ইতিপূর্বে প্রত্যেকটা এরকম ধরনের সম্মেলনে সোনামণিরা নাটক উপহার দিয়েছে জাতিকে, যে নাটকের মাধ্যমে এই জাতির বিভিন্ন ত্রুটি বিচ্যুতিকে সংশোধন সংস্কার করা সম্ভব, এই ধরনের শিক্ষামূলক নাটক নাটিকা উপহার দেয় সোনামণি সংগঠন। সোনামণি সংগঠনের বিকল্প শিশু কিশোর সংগঠন এদেশে তো নেই, সারা বিশ্বে আমরা অনেকভাবে দেখেছি এই সারা বিশ্বে সোনামণি সংগঠনের মতো সংগঠন এর বিকল্প সংগঠনও নেই। এই সংগঠনের উপকার এবং প্রতিষ্ঠাতা আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, তিনি এই সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন 1994 সালে, কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় 1999 সালের 11 ফেব্রুয়ারিতে। তিনি এর রূপকার ছিলেন, এই সংগঠন প্রতিষ্ঠা করে আমাদের সামনে রূপরেখা উপস্থাপন করেছেন, আর আমরা যারা দায়িত্বশীল এবং কর্মী বাহিনী সেগুলোকে সোনামণি শিশু কিশোরদের মধ্যে বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন থেকে নিরলস প্রচেষ্টা করেছি এবং করে যাচ্ছে সোনামণি সংগঠন। সম্মানিত সুধী মণ্ডলী, কথা অনেক বলার থাকলেও সময়ের স্বল্পতায় সামনে এগোনোর চেষ্টা করছি না, আমি শুধু অনুরোধ করব আপনারা যারা অভিভাবকের ভূমিকায় রয়েছেন অবশ্যই তাদের মধ্যে নীতিজ্ঞান যথাযথভাবে প্রবেশ করাতে হবে, সেই নীতিজ্ঞানগুলো আবার আমাদের আপনাদের সন্তান শিশু কিশোর বালক বালিকা সোনামণিদের ভিতরে প্রবেশ করাতে হবে। এভাবেই যদি এদেশের সমস্ত শিশু কিশোর বালক বালিকার মধ্যে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর নীতিজ্ঞানগুলো, নীতিবিধানগুলো প্রবেশ করানো সম্ভব হয়, তাহলে অনতিবিলম্বে দেখা যাবে সম্পর্ককালের মধ্যেই এই দেশে একটা নতুন একটা জাতির সৃষ্টি হবে, যেই জাতি হবে বিশ্বের ভিতর শ্রেষ্ঠ জাতি, যেই জাতি মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, যে জাতি মানুষদের সদা সর্বদা সর্বদা উন্নতি সাধনের জন্য প্রচেষ্টা করবে। মহান রব্বুল আলামিন মহতারাম আমিরে জামাতকে তার হাত শক্তিশালী করুন সংগঠনে, আরও যেন তিনি গুরুত্বপূর্ণ বিষয়াদি উপহার দিয়ে সমৃদ্ধ করেন, এবং আজীবন যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন যেন এই সংগঠনের সনয় সনয় উন্নতি কল্পে তিনি যেন প্রচেষ্টা চালিয়ে যান, সেই তৌফিক মণ্ডবুল আলমিন আপনি তাকে দান করুন, এবং যারা দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের তাদেরকে তৌফিক এবং ক্ষমতা দান করুন, তারা যেন সোনামণি সংগঠনের আওতায় থেকে বা সোনামণি সংগঠনের প্ল্যাটফর্মে থেকে শিশু কিশোর বালক বালিকাদের মধ্যে দিনে দাওয়াত যেন প্রচার করতে পারেন, তাদেরকে সৎ পথে আনার প্রাণপণ চেষ্টা করতে পারেন। মহানবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি জাগরণী উপস্থাপন করবে সোনামণি কেন্দ্রীয় সহপরিচালক আব্দুল্লাহ আল মারুফ। যে জাগরণটি সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2016 এ 5টি জাগরণী নির্ধারণ করা হয়েছিল তার একটি, আমি তাকে জাগরণী পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে সোনামরিরা আইরে দুলে দুলে, বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আইরে দুলে দুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে রাসুলের আদর্শ দিয়ে গর্ব জীবন মোরা, চাঁদনি রাতে গগন মাঝে আমরা দীপ্ত তারা, রাসুলের আদর্শ দিয়ে গর্ব জীবন মোরা, চাঁদনি রাতে গগন মাঝে আমরা দীপ্ত তারা, পথ হারাদের আনব ফিরে সঠিক পথের মূলে আইরে দুলে দুলে। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আইরে দুলে দুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে কোরআন সুন্নার মশাল জেলে ঘুচব অন্ধকার, ঘুনে ধরা এই সমাজটাকে করব সংস্কার, কোরআন সুন্নার মশাল জেলে ঘুচব অন্ধকার, ঘুনে ধরা এই সমাজটাকে করব সংস্কার, সফল হয়ে পার হতে চাই আখেরাতের পুলে আইরে দুলে দুলে। বাতিলের ওই বদ্ধ দুয়ার খুলে সোনামণিরা আইরে দুলে দুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে, সাজাব মোরা জীবনটাকে ওহির ফুলে ফুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এ পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর ও যুব বিষয়ক সম্পাদক, দ্বিমাসিক সোনামণি প্রতিভা, সোনামণিদের মেধা বিকাশে সৃজনশীল শিশু কিশোর পত্রিকা সোনামণির উপদেষ্টা সম্পাদক আল মারকাজুল ইসলামী আস সালাফির সম্মানিত সেক্রেটারি অধ্যাপক আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জাতীয় শিশু কিশোর সংগঠন সোনামণি কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠান পরিচালক, মাননীয় প্রধান অতিথি, বিভিন্ন জেলা থেকে আগত আজকের এই সোনামণি সম্মেলনে স্নেহের সোনামণিরা এবং বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল ও সুধীবৃন্দ, আমরা আপনাদের সামনে প্রায় প্রতি বছরই সোনামণি শিশু কিশোরদের নিয়ে এ ধরনের প্রতিযোগিতা এবং সম্মেলনের আয়োজন করে থাকি। উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের পরিবারের সোনামণিদের মধ্যে যেন তাওহীদ, রেসালাত এবং আখেরাতের অনুভূতি জাগরুক হয়। সোনামণি যারা আছে আজকে এখানে, তারা কিন্তু আমাদের আলোচনাগুলো খুব ভালো বুঝবে না, আপনারা বুঝবেন, কিন্তু ওদের মূলত এই সম্মেলনের মাধ্যমে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, এগিয়ে নিয়ে আসা, প্রকৃত প্রতিযোগিতার মাধ্যমে তাদের মন এবং মানসিকতায় তৌহিদি চেতনা, রেসালাতের চেতনা পরকালমুখী করা, এই কাজগুলো আমরা তৈরি করে দেওয়ার জন্য কিন্তু এই সম্মেলন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আপনারা অনেকেই জানার কথা, দু একজন নাও জানতে পারেন যে এই যে সোনামণি প্রতিভা নামে যে পত্রিকাটা এখন দুই মাস পর পর নিয়মিত বের হচ্ছে, এটি শিশু কিশোরদের মনন বিকাশ, তাদের সাহিত্য চর্চা, তাদের আকিদা এবং আমলের সংশোধনের ভূমিকা, মানে সহায়ক ভূমিকা রাখা, এজন্যই কিন্তু আমাদের এই পত্রিকা দুই মাস পর পর বের হয়। আমরা যারা বাচ্চা সোনামণি আছি, আমরা অনেকে সংগ্রহ করি, আমরা অনেকের অভিভাবক আছি যারা এই পত্রিকা সম্পর্কে ধারণা রাখি না, খবর রাখি না। আপনাদের অনুরোধ জানাবো, আপনার বাসায় এই ধরনের একটি পত্রিকা, এই পত্রিকাটি রাখা অপরিহার্য। আমি আমার কলেজে চাকরি করি, যে কলেজে সেখানে শিক্ষকদের মাঝে 34টা তাহারিক পত্রিকা বিতরণ করি, মানে তারা 34 জন আমার গ্রাহক, আমার কলেজের শিক্ষক। এই প্রতিভা বের হওয়ার পরে তারা কিন্তু আমাকে চাইবে না, এটা চাওয়ার সুযোগও না, তারা জানার কথা, তারা সংগঠন করলে নাই বুঝে, কিন্তু আমি সাধারণ পাঠক তো এই পত্রিকা সম্পর্কে জানার কথা না। তো আমি ওই 30-35টা পত্রিকা 300 টাকা দিয়ে কিনে নিয়ে গেলাম, যে বললাম ভাই তাহারিক তো আপনাদেরকে দেই, তার সঙ্গে এই একটা পত্রিকা আমি কিনে এনেছি ফ্রি আপনাদেরকে দিলাম, যদি বাড়িতে নিয়ে গিয়ে আপনার সন্তান মেয়ে বউ এরা যদি ভালো মনে করে, আগামী মানে সংখ্যার থেকে আপনারা এটারও গ্রাহক হতে পারবেন। এটা দিলাম, দুই তিন মাসের মধ্যে আমাদের কলেজে 10-15 জন এই পত্রিকাটা নিচ্ছে। কেন? ওরা কিন্তু আমাদের আহলেস আন্দোলনের কর্মী না, প্রাথমিক সদস্য না, যুব সংঘের সদস্য না, কিন্তু তারা এ পত্রিকা দেখেছে, অবলোকন করেছে, পর্যবেক্ষণ করেছে, তারা বলছে যে এ ধরনের একটা পত্রিকা বাসায় থাকা উচিত। এখানে যে লেখনী থাকে সেই লেখনীগুলো বাচ্চাদের পড়ানো উচিত। তো আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে বাচ্চারা আজকে আমাদের কথাগুলো ভালো বুঝবে না, তো প্রতিযোগিতা ভালো বুঝেছে, মুখস্থ করেছে, হাতে লেখা দেখাইছে, জাগরণী বলেছে, সেটা হয়েছে, কিন্তু আজকে যে আলোচনাগুলো হবে ওদের গঠন করার জন্য আমাদের বুঝতে হবে। তারপর একটা দুঃখের সাথে একটা কথা জানাতে হয় আমাদের, হয়তো যারা আসেনি তারা বুঝতে পারবেন না, যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এই সংগঠন, এই দুটি সংগঠন বাংলাদেশের মধ্যে এখন 53-54টা সাংগঠনিক জেলায় কাজ করে, অর্থাৎ একটা জেলা সাংগঠনিক কারণে দুই ভাগে বিভক্ত হয়েও আছে। দেখা যাচ্ছে কমপক্ষে 40-45টি জেলায় কিন্তু আমাদের যুব সংঘ এবং আন্দোলনের কাজ চলে, আর সাংগঠনিক জেলা 50-55। কিন্তু সোনামণির কাজ কিন্তু সব জেলায় হয় না, কথাটা বোঝা আসছে আপনাদের? তাহলে কি এমনটি যে আমরা যুব সংঘের সভাপতি আমরা কেউ বিবাহই করিনি, আমাদের কোনো সন্তান নেই, আমি আন্দোলনের দায়িত্বশীল, আমাদেরও কোনো সন্তান নেই, আমরা সব নিঃসন্তান? যে জেলায় আন্দোলন আছে, আন্দোলনের সভাপতি আছে, যুব সংঘ আছে, যুব সংঘের সভাপতি আছে, কিন্তু সোনামণির কার্যক্রম সে জেলায় এখনো শুরুই করা সম্ভব হয়নি। সন্তান কি নাই? অবশ্যই আছে। তার মানে তারা এটাকে একটা সাবসিডিয়ারি কাজ মনে করেছে, হালকা কাজ মনে করেছে, সেজন্য সে জেলায় এ কার্যক্রম শুরু হয়নি। সম্মানিত উপস্থিতি, আমরা যখন 80-এর দশকে যুব সংঘের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম, তখন আমাদের সমসাময়িক ছেলেপেলেগুলো যুব সংঘ করতে হবে এটা বুঝতো না, আহলাদিস ঘরের সন্তানরাও সেটা বুঝতো না, ওরা বুঝতো আওয়ামী লীগ করতে হবে তার ছাত্রলীগ, বিএনপি করতে হবে তার ছাত্রদল, কমিউনিস্ট করতে হবে তার ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির করতে হবে জামাত ইসলামের অঙ্গ সংগঠন, আহলাদিসদের কোনো তাওহীদ রেসালাত আখেরাত মুখী কোনো সংগঠন নাই, সুতরাং তারা বড় হয়ে সে সংগঠনে যোগদান করত এবং আমাদের সমসাময়িক ভাইরা সেভাবে গেছে। আমাদের পর থেকে আহলে হাদিস যুব সংঘ তৈরি হওয়ার পর থেকে আহলে হাদিস ঘরের সন্তানদের মধ্যে যারা একটা সাড়া পড়েছে, তারা খোঁজে যে আমাদেরও তো একটা সংগঠন আছে, একটু যাই। এখন কিন্তু আমাদের ঘরের সন্তানদেরকে বলতে হবে না যে যুব সংঘ করতে হবে, তারা মানে জন্ম নিয়েই দেখছে যে আহলে হাদিস একটা প্রতিনিধিত্ব করা যুব সংগঠন আছে। ঠিক তেমনি ভাবে সোনামনে যে সংগঠন, এটা তারা একটু পরে তৈরি হয়েছে, কিন্তু আমাদের মূল ভিত্তি কিন্তু সোনামনে, আমাদের মৌলিক কাজ আন্দোলনে, কিন্তু আন্দোলনকে শক্তিশালী করার মূল ভিত্তি কিন্তু সোনামনে। সোনামনে যদি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে আন্দোলনে অনায়াসে এমনি এক সোর্স থেকে না চার পাঁচ সোর্স থেকে জনশক্তি চলে আসবে, কিন্তু শক্তিশালী করতে হবে সোনামনিকে। অথচ আমরা দায়িত্বশীল এটা বোধ এবং বুঝে সুন্দরভাবে সে না বোঝার কারণে আমি আহলে হাদিস আন্দোলনে কাজ করে যাচ্ছি, কিন্তু আমার সন্তান আছে বাড়িতে স্কুল কলেজে পড়ে, তাকে যুব সংঘ করার জন্য উৎসাহিত করি না। আমার সন্তানের সন্তান আছে, কিন্তু আমারই সন্তান আছে 1, 2, 3, 4, 5, 6 পড়ে, তাকে সংগঠনের সঙ্গে সুনামের সঙ্গে সম্পৃক্ত করে তার পত্রিকার সঙ্গে পরিচয়, তার প্রতিযোগিতার সঙ্গে পরিচয়, তার নীতিবাক্যের সঙ্গে পরিচয়, তার শালীন পোশাকের সঙ্গে পরিচয়, এই যে সম্মেলনে নিয়ে আসা এই কাজগুলো আমরা কিন্তু করছি না। অথচ কি আল্লাহর নির্দেশ, কু আনফুসাকুম ও আহলিকুম নার, নিজেকে বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। আহলে হাদিস আন্দোলন করি আমি, যুব সংঘের সদস্য, আমরা নিজে বাঁচার চেষ্টা করছি, তাহলে আমার স্ত্রী আমার সন্তান আমাকে বাঁচাতে হবে না? অবশ্যই বাঁচাতে হবে। সেখান থেকে পিছিয়ে সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত শিশু কিশোর সোনামণি বন্ধুরা, তোমাদের আমরা আহ্বান জানাচ্ছি, তোমরা নিজেরা আমাদের আলোচনাগুলো শোনো, শোনো নিয়মিত, তোমাদের সবার শোনার সুযোগ হয় না, সেজন্য মাসে মাসে এই পত্রিকা, এই পত্রিকার প্রতিটি লেখা প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ার চেষ্টা করবা। পড়ে পড়ে দেখবা, তুমি ক্লাস সিক্সে পড়ো, আর এক সিক্সের তোমার ভাই এখানে লেখা দিয়েছে, তার লেখা আছে এখানে। তুমি ক্লাস থ্রিতে পড়ো, আর এক থ্রির ভাইয়ের এখানে একটা কবিতা আছে। তুমি ক্লাস নাইনে পড়ো, আর এক ক্লাস নাইনের ভাইয়ের একটা লেখা আছে। তুমি বুঝবা তার লেখা, এবং নিজেরাও এখানে কিছু লেখা, তোমার লেখা যেন এখানে আসে, তোমার প্রতিভাদানের মাধ্যমে বিকাশ হয়, সেখানে চেষ্টা করবা। দায়িত্বশীল পরিচালক সুধী মণ্ডলী, সভাপতি, উপদেষ্টা, পৃষ্ঠপোষক আমরা যারা রয়েছি, আপনাদের কাছে আমি আহ্বান জানাবো যে আপনি আপনাদের সন্তানদের এইগুলো সরবরাহ করে তাদেরকে একটু পরিচর্যা করতে হবে, একটু কষ্ট করে বারবার গিয়ে আপনি আন্দোলন যুব সংঘের পাশাপাশি আপনার ডায়েরিতে আপনার প্রতিদিনের সময় মেনটেনে সাংগঠনিক সময় ব্যয়ে অবশ্যই অবশ্যই অবশ্যই যেন একটি সুনামণির সংগঠনের জন্য একটা নির্দিষ্ট সময় ব্যয় হয়, সেটি যেন আপনার মানে ডায়েরিতে লিপিবদ্ধ থাকে, আপনার যেন সময় লিখন খাতায় তার যেন একটা অংশ থাকে। আপনি ইহতেসাব লিখবেন, তখন সাংগঠনিক সময় ব্যয় করবেন 5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, তারই 1 ঘন্টা, 8 ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট হলেও যেন সোনামণির সংগঠনের জন্য একটা সময় ব্যয় হয়, সেটি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তাহলে আগামী দিনে আপনি যে সংগঠন করছেন আন্দোলন, আপনি যে সংগঠন করছেন যুব সংঘ, মায়েরা আপনি যে সংগঠন করছেন আহলে হাদিস মহিলা সংস্থা, তারই প্রকৃত উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো মানে সার্বিকভাবে সবাইকে পালন করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আলোচনা উপস্থাপন করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। আমি স্যারকে তার মূল্যবান আলোচনা উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সোনামণি বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2016 এর মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত স্নেহাস্পদ সোনামণিবৃন্দ, আন্দোলন যুব সংঘের দায়িত্বশীল বৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে সর্বোত্তম আমার পক্ষ থেকে এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবারও আমরা, গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে এবং আজকে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহর অশেষ মেহরবানিতে এটা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। বিদায় সেই মহান রব্বুল আলমিনের প্রতি আবারও জানাই লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সোনামণিরা, আমাদের একটা অমূল্য সম্পদ, যারা ভবিষ্যতে এই সমাজের, এই দেশের হাল ধরবে। এজন্য কবি বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। যদি তাদেরকে এই বয়সে ভালো পথ দেখানো যায়, ভালো রাস্তায় পরিচালিত করা যায়, তাহলে ভবিষ্যতে তারা প্রকৃতপক্ষে প্রকৃত উত্তরসূরি হিসাবে পরিগণিত হবে। আর যদি তারা বিভ্রান্ত হয়, বিপদে পরিচালিত হয়, সেটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক, এটা অবশ্যই জন্য আমাদের জন্য কোনো ভালো দিক বয়ে আনবে না। এজন্য সোনামণিদের পরিচালনা করা, বয়স্ক যারা তাদের একান্ত প্রয়োজন। সোনামণি সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা কিন্তু তাদের অভীষ্ট লক্ষ্যে পরিচালিত হচ্ছে। আমার জানা মতে বাংলাদেশে যত সোনামণি সংগঠন আছে, প্রকৃতপক্ষে নির্ভেজাল এবং একক অপ্রতিদ্বন্দ্বী সোনামণি সংগঠন আহলে হাদিস সোনামণি সংগঠন। আমার মনে হয় এ ব্যাপারে আপনারা সবাই একমত হবেন যে আমাদের সোনামণি সংগঠন যেভাবে পরিচালিত হচ্ছে এবং কোরআন এবং সহি হাদিসের আলোকে তাদের জীবনকে গঠন করা হচ্ছে, এরকম কিন্তু বাংলাদেশে এমন কোনো সোনামণি সংগঠন নেই যে তারা ঠিক এইভাবে তাদেরকে পরিচালিত করেন। আমাদের দুর্ভাগ্য এবং দুঃখ ওখানেই যে আমরা প্রায় 16 কোটি ছাড়িয়ে 17 কোটি এই দেশে বসবাস করি, কিন্তু শিশুদের এবং কিশোরদের যেভাবে পদচারণা, যে দিকে তারা পরিচালিত হচ্ছে, এটা খুবই দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন প্রচার মাধ্যম প্রকৃতপক্ষে শিশু কিশোরদের যেভাবে গঠন করা দরকার সেভাবে কিন্তু তারা গঠন করছে না, সেভাবে তারা ভূমিকা রাখছে না। এমন একটা অবস্থা হয়েছে সর্বত্রই যেন কোরআন এবং হাদিসের বিপক্ষে তারা পরিচালনা করছে। শুধু তাই না, সর্বশেষ আমরা দেখি যে আমাদের রসুলের অপমানেও অনেক কথা তারা বলে, তারা এভাবেই শিক্ষা দেয় যে না, এটা এই প্রগতির যুগে সম্ভব না, হয়তো ওই যুগে সম্ভব ছিল কিন্তু এখন ওইটা আর চলে না। এজন্য আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, তিনি বলেছেন, রসুলের অপমানে কাঁদে না যদি তোর মন, নয় মুসলিম মুনাফিক তুই রসুলের দুশমন। এরকম একটা অবস্থা কিন্তু এখন পরিগণিত হয়ে গেছে। আপনাদের একটা বিষয়ে স্মরণ করিয়ে দেই, সবাই অবগত আছেন 624 খ্রিস্টাব্দে যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, দেখলাম আমার দুই পাশে দুটো সোনামণি এসে দাঁড়ালো, ছোট্ট ছেলে 7-8 বছর এরকম বয়স, তারা দাঁড়িয়ে বলছে যে চাচা আবু জেহেল কে? আবু জেহেল নাকি রসুলকে গালি দেয়, রসুলকে কষ্ট দেয়, আবু জেহেলকে একটু দেখিয়ে দিবেন। আব্দুর রহমান ইবনে আওফ মনে করলেন যে মনে হয় আবু জেহেলকে দেখার জন্যই তারা বলছে, কিন্তু না, একটু পরে যখন আবু জেহেলকে দৌড়াতে দেখলেন তখন তিনি বললেন, এই বাবা এই দেখো ওই আবু জেহেল যে রসুলকে কষ্ট দেয়। মুহূর্তের ভিতরে তারা কিন্তু নিজেদের প্রাণের মায়া করলেন না, তারা কিন্তু আবু জেহেল উপরে ঝাঁপিয়ে পড়লেন, একমাত্র রসুলের ভালোবাসা এবং মহব্বতের কারণেই তারা কিন্তু এমন দুঃসাহসিক অভিযানে লিপ্ত হলেন। বলেন, এই যে তাদের ভিতরে উদ্দীপনা, এই যে তাদের ভিতরে একটা অনুভূতি, এটা কিসে তৈরি করলো? অবশ্যই তারা জেনেছে যে এই পথেই জান্নাত এবং এই পথ সঠিক পথ, সুতরাং এই পথে আমাদেরকে পরিচালিত হতে হবে। এজন্য কিন্তু তারা এরকম একটা দুঃসাহসিক কাজে তারা কিন্তু অবতীর্ণ হয়েছে, এত কম বয়স তা সত্ত্বেও। শুধু তাই না, 7-8-9 বছর তার সামান্য একটু কম বেশ হতে পারে, আমাদের যে সোনামণিরা তাদের বয়স এরকম সবাই মনে হয় এরকম বয়সে রসুল যুদ্ধের ময়দানের জন্য তিনি নাম লিস্ট করছেন, লিস্ট করে দেখলেন যে কিছু এরকম বালক সোনামণি যারা অত্যন্ত ছোট তারা অন্তর্ভুক্ত হয়ে গেছে। তখন তিনি বললেন যে দেখো, যারা এরকম অল্প বয়স্ক এত ছোট এদেরকে তো সঙ্গে নেওয়া যাবে না, আরো অনেক দূরে আমাদেরকে যেতে হবে, সুতরাং এদেরকে বাদ দাও। তখন দুইজন বালকের নাম, এই সোনামণির নাম এই অন্তর্ভুক্ত হতে বাদ গেল। একজনের নাম রাফে বিন খাদিজ আর একজনের নাম সামারা। রাফে বিন খাদিজ রসুলকে বললেন, হে রসুল, যত দূরে যান যত কষ্ট হয় আমি করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না, কেন আপনি আমাকে বাদ দিবেন? আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে থাকব, আমাকে আপনি বাদ দিবেন না হে রসুল। এইভাবে কাকুতি মিনতি করে তিনি বলছেন যে যেতেই হবে, তাকে এরকম একটা চিন্তা চেতনা। তো দেখা গেল রসুল বললেন যে দেখো এ মাপে ঘাটে কিনা আর সে অনুযায়ী হবে কিনা, ছেলেটা একটু হৃষ্টপুষ্ট, সুতরাং নেওয়া যায়, এই বাবার সম্মতি হলে সে বেঁচে গেল, তার ওটা নামের লিস্টে টিক দেওয়া হলো, তো ঠিক আছে রাবি বিন খালিদ যাক। কিন্তু সামারা মাপে কম, কৃষকায় একটা বালক, একে তো নেওয়া সম্ভব না। তখন বলছে, হে রসুল, ওকে যখন নিলেন আমরা তো একসঙ্গে বেড়াই, একসঙ্গে খেলা করি, একসঙ্গে উঠা বসা করি, আমার অপরাধ কি? তখন বলছে যে দেখেন আপনার সামনে আমি দেখাচ্ছি, আমি এই রাফে বিন খাদিজকে কুস্তি ধারিয়ে দিতে পারি, আমার গায়ে অনেক শক্তি। এই বলে সে দৌড়ে যে রাফে বিন খাদিজকে ধরল এবং ওখানে পরাস্ত করে দিল। রসুল দেখলেন যে এইটুকু বালকের কি উত্তম সাহস এবং কি উত্তম চিন্তা চেতনা, সুতরাং তাদেরকে বাদ দেওয়া কি ঠিক হবে, সুতরাং তাকেও দলের অন্তর্ভুক্ত করে নিলেন। এই হচ্ছে সোনামণিদের কথা, যারা এত অল্প বয়সেও ইসলামের খেদমত করার জন্য তারা কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। আর আমাদের সোনামণিরা, তারা তাদেরকে যদি সেভাবে আমরা গড়ে তুলতে পারি তাহলে তাদের ভিতরেও এই উদ্যম জাগ্রত হবে এবং বাংলার জমিনে সর্বত্র সোনামণি সংগঠন প্রতিষ্ঠিত হবে এবং সবাই এই দিকে চলে আসবে। একটু আগে যে কথা হচ্ছিল যে তাদের যে পত্রিকা, এই পত্রিকা আমি পড়েছি, সম্পূর্ণ পড়েছি, দেখেছি, এর ভিতরে অনেক জ্ঞান আছে, অনেক চিন্তা চেতনা আছে। কিন্তু আপনি বলেন এখন সোনামণিদের উদ্দেশ্যে যে সমস্ত কার্টুন বের হয়, যে সমস্ত তাদের বিভিন্ন রকম রুচিহীন পত্র পত্রিকা বের হয়, শুধু তাই না, তাদের অন্তরকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত আর্টিকেল লেখা হয়, এটা খুবই দুঃখজনক এবং আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এর থেকে যদি আমাদেরকে সোনামণিদেরকে বের করে আনতে হয় এবং সঠিক পথে পরিচালিত করতে হয়, তাহলে অবশ্যই তাদের পিছনে আমাদের পরিশ্রম করতে হবে এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আমি এর সঙ্গে সঙ্গে একটা কথা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, সেটা এই যে আনুগত্যহীন কোনো সংগঠন চলতে পারে না। ইসলাম আনুগত্যহীন ভাবে পরিচালিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ও আতিউর রাসূল ও উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের মাঝে যিনি আমির তার আনুগত্য করো। তাহলে আমিরের আনুগত্য অবশ্যই করতে হবে, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই যে আমির উপস্থিত থাকার সত্ত্বেও তার পছন্দ হয় না, আমি আনুগত্য করব না, এরকম হতে পারে না। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, আমির যদি হাফসি গোলাম হয় তাহলে তার আনুগত্য করতে হবে, তাই না? আমিরের আদেশ যদি অপছন্দনীয় হয় তাহলে কি তার আনুগত্য থেকে আমরা মুখ ফিরিয়ে নিব? অবশ্যই নেওয়া যাবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে কিছু সোনামণি এবং কিছু যুবক এবং সেই সাথে কিছু বয়স্ক লোক, তারা আজকে আনুগত্য মনে করে তাকলিদ। সেদিন এক যুবক নাকি বলেই ফেলেছে যে এই সমস্ত কোরআনের আয়াত আর হাদিস দিয়ে এখন তাকলিদ করা হচ্ছে। তা তাকলিদ আর ইত্তেবা সঠিকভাবে বুঝতে হবে না আমাদের, কোনটা তাকলিদ হয় আর কোনটা করলে ইত্তেবা হয়, এটা আমাদের বোঝা তো দরকার। বোঝা শোনা সত্ত্বেও যদি কেউ বেয়াদবি করে, যদি কেউ এর বিরুদ্ধে মিথ্যাচারণ করে, তাহলে আমাদের জন্য সেটা দুর্ভাগ্য। তবে সোনামণিদেরকে আমি আহ্বান জানাবো যে পিতামাতার বৃদ্ধাচরণ করা যাবে না। তারা যদি কড়া কথা বলেন, বিপদে পরিচালিত হওয়ার জন্য কথা বলেন, আনুগত্য করতে হবে, কিন্তু ইসলাম বিরুদ্ধের কথা তাদেরকে শালীনতার সঙ্গে বুঝাতে হবে এবং তার থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। তাই বলে পিতামাতাকে কড়া কথা বলা যাবে না এবং তাদের কোনো রকম আঘাত করা চলবে না। আজকে প্রকৃত জামাত যদি আমাদেরকে গঠন করতে হয়, প্রকৃত পক্ষে আমাদের সাংগঠনিক কাঠামো মজবুত করতে হয় এবং সেভাবে সমস্ত দেশে সোনামণি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং সঙ্গে সঙ্গে এই বুঝটা অন্তত তৈরি করে দিতে হবে যে আনুগত্যর ভিত্তিতেই আমাদেরকে পরিচালিত হতে হবে এবং সেভাবে আমাদের একটা আদর্শ শিশু কিশোর সংগঠন এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, যে যুবকদের ভিতরে সংগঠন চলছে এই সংগঠন, এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশ আহলে হাদিস মহিলা সংস্থা, মহিলাদের ভিতরে যে সংগঠন এই সংগঠন, এবং সর্বশেষ আমাদের যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে সংগঠন চলছে, এই সংগঠনগুলো এর ভিত্তিতেই মজবুত করতে হবে এবং সেভাবে কেন্দ্রের নির্দেশনা নিয়ে সব জায়গায় কাজ করতে হবে এবং সেভাবে আমাদেরকে পরিচালিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বদা দায়িত্ব পালন করার এবং সেভাবে সংগঠনকে মজবুত করার জন্য আমাদের দায়িত্ব পালন করা, এবং প্রকৃতপক্ষে মহান রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করেন যে আমরা যেন সবাই পরকালে জান্নাতুল ফেরদৌসে যেতে পারি। আল্লাহ তৌফিক আমাদের সবাইকে এনায়ত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সোনামণি কেন্দ্রীয় সম্মেলন পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2016 সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও প্রধান পৃষ্ঠপোষক সোনামণি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। সেই অসংখ্য নিয়ামতের একটি শ্রেষ্ঠ নিয়ামত হল সোনামণি, আমাদের এই সন্তান সন্ততিরা, আমাদের শিশু কিশোর এই সন্তান সন্ততি সোনামণি মণিমুক্তাগণ। আল্লাহ প্রদত্ত এই নিয়ামতকে আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা পরিচালিত করতে পারি, তবেই এই পৃথিবী নামক এই সুন্দর ভুবন ফলে ফুলে সুশোভিত হয়ে আমাদের জন্য হবে আনন্দের এক সুন্দর কানন। আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘোষণা করে দিয়েছেন, লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধানই তোমাদের জন্য সর্বোত্তম পথ প্রদর্শন। যখন আমাদের এই সোনামণিরা প্রভু প্রদত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত ওহির বিধান বাদ দিয়ে শিক্ষা গ্রহণ করবে মানব রচিত কপল কল্পিত নিয়ম কানুন, তখন এই সুন্দর ধরাধামে পুষ্প কাননে জ্বলে উঠবে অস্থিরতা আর অশান্তির দাবানল। তাই এই নিষ্পাপ শিশুদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে তোলার দায়িত্ব হলো পিতামাতা এবং অভিভাবকদের। এই জন্যই মোহতারাম আমিরে জামাত আমাদের এই 1994 সালের 23 সেপ্টেম্বর শুক্রবারের দিন গঠন করেছিলেন শিশু কিশোর এই সুন্দর সোনামণি সংগঠন। আজকের সোনামণি, আজকের এই শিশুরা আগামী দিনের দেশ ও জাতির নয়নের মণি। তাদের চারিত্রিক অবক্ষয় ও অধপতিত হলে দেশ ও জাতি ডুবে যাবে অন্ধকারের রসাতলে। তাই তাদের সুপথে পরিচালনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ঘোষণা করেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিত্রাত, প্রত্যেকটা সন্তানই আল্লাহ রাব্বুল আলামিনের ওহির বিধানের উপরে জন্মগ্রহণ করে, পরে তার পিতামাতা তার দেশ ও জাতি তার পারিপার্শ্বিক অবস্থা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, অন্যরকম করে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি আমরা এই ছোট্ট শিশুদের পরিচালিত করতে পারি, তবে এরাই একদিন আমাদের এই দেশ জাতির জন্য হবে রত্ন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে এই শিশু কিশোরদের পরিচালনার জন্য কিছু উপদেশ সূরায়ে লোকমানে আমাদের শিক্ষা দিয়েছেন। লোকমান তিনি একজন অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি ছিলেন, তার মাধ্যমে তার কথা এখানে উপস্থাপন করে আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেই লোকমান আলাইহিস সালামের উপদেশগুলো তার ভাষায় আমাদের জন্য দিয়েছেন। লোকমান তার সন্তানদের ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা জুলমুন আজিম, এই আয়াতের মধ্যে তাওহীদের অমোঘ নিদর্শন ফুটে ওঠে। যে ছেলেরা ছোট্ট থেকেই তাওহীদ বুঝবে না, সেই ছেলেরাই এই দেশের ক্ষতির একটা দিক হয়ে যাবে। তাই প্রথমত ছেলেদের শিক্ষা দিতে হবে কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা সুন্নত, কোনটা বেদাত, এদের শিক্ষা দিতে হবে, যেমন শিক্ষা দিয়েছিলেন হযরত লোকমান আলাইহিস সালাম। শিরক যে ক্ষমা অযোগ্য পাপ, ক্ষমাযোগ্য পাপ নয়, ক্ষমা করা যায় না শিরকের পাপ, এটাও ছেলেদের বুঝিয়ে দিতে হবে। শিরক করলে তার সমস্ত অর্জিত নেকি নষ্ট হয়ে যায়, এটাও তাদেরকে বুঝিয়ে দিতে হবে। দুই নম্বর উপদেশ তিনি দিয়েছিলেন আকীদা বিষয়ে। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন আও সাকরাতিন ফিল আরদে আও ফিস সামায়ে সামাওয়াতে আও ফিল আরজ ইয়াতি বিহাল্লা ইন্নাল্লাহ লাতিফুন খাবির। হে সন্তানেরা শোনো, তুমি যদি ছোট্ট একটু পাপ করো আর তা যদি তুমি পাথরের মধ্যেও লুকিয়ে রাখো বা গভীর পানির তলেও লুকিয়ে রাখো, তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই বিষয়টা যদি ওদেরকে জানিয়ে দেওয়া যায় তো ওরা কিন্তু আর পাপ কাজে অগ্রসর হবে না। আমি ছোট্ট একটি কথা বলছি, আজকাল এই বাংলাদেশে যত নৈরাজ্য অশান্তি সৃষ্টি হচ্ছে সবগুলোর কিন্তু তৈরি হচ্ছে এই ছোট্ট ছোট কিশোর বালকদের দ্বারা। জিএমবি নামক যাদেরকে এই দেশে অশান্তি সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছিল তাদেরও বয়স কিন্তু ছিল সোনামণি, এই 10-15-20 বছরের মধ্যে। তারা ছিল হয় হেফজখানার ছেলেরা, নয় ছোট্ট ছোট বালক বালিকারা বালকরা, তারাই কিন্তু এই দেশের একসময় ওই যে আপনারা জানেন 60-62 জেলায় বোম ফাটাইছিল এই ছোট্ট ছোট ছেলেরা। ওদের যদি আগে থেকে বুঝিয়ে দেওয়া যেত যে দেখো মানুষ হত্যা করা, দেশে গণ্ডগোল করা, অশান্তি সৃষ্টি করা, রাস্তায় গাছ কেটে রাস্তা বন্ধ করা, রাস্তা খারাপ জিনিস রাখা, এগুলো সব পাপ, ওদের যদি বুঝিয়ে দেওয়া যেত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজে কাআন্নামা কাতালা জামিউন নাস। হে সন্তানরা শোনো, এই পৃথিবীতে যদি অশান্তি সৃষ্টির জন্য কিংবা তুমি ক্ষমতা দখলের জন্য কোনো মানুষকে বিনা বিচারে হত্যা করো, তবে পৃথিবীর সমস্ত মানুষের হত্যার পাপ তোমার উপরে হবে। তাহলে আর এই পাপগুলো ওরা করতো না। আহলাজ আন্দোলন বাংলাদেশ তাই ছোট্ট ছোট্ট সোনামণি যারা মাতৃগর্ভের থেকে পড়েই কথা বলা শেখার সাথে সাথেই এই যে সোনামণির প্রতিভা এই বইগুলোর মাধ্যমে যা আছে এগুলো শিখে নেয় এবং তার মা বোনরা তার বাপরা যদি তাদের শিক্ষা দেয়, তবে ওই ছেলেরা আর ভবিষ্যতে কোনো অন্যায় কাজে যাবে না। আমরা আরবি সাহিত্যে পড়েছিলাম আল ইলমু ফিসগারে কান্নাকসু ফিল হাজার, ছোট্ট ছোটকালের বিদ্যা শিক্ষা পাথরে খোদাই তুলল। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তান সন্ততিকে ছোট্ট থেকেই আমাদের সোনামণি সংগঠনে যোগদান করান এবং এর মাধ্যমে তার ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর বাংলাদেশ হয়ে উঠবে একদিন সোনার বাংলাদেশ। আল্লাহ যেন এই সোনামণি সংগঠনে যোগদান করে আমাদেরকে সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান স্যার অধ্যাপক নুরুল ইসলামকে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করার জন্য সোনামণিদের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে। এ পর্যায়ে আলোচনা পেশ করবেন 13 খাদিয়া গ্যালাক্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের সম্মানিত পরিচালক। আজকের এই অনুষ্ঠানের এই সম্মেলনের সোনামণি সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর খন্দকার হালিমুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সমস্ত প্রশংসা আল্লাহর, যাবতীয় শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সহধর্মিণী সন্তান সন্ততি সাহাবায়ে কেরাম এবং পৃথিবীর সকল মুমিন মুসলমানদের উপর। সোনামণি সংগঠন এর 2016 বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সামনে আমার ছোট ছোট কচিকাঁচা সোনামণি এবং আহলে আহাদিস আন্দোলনের গণগ্রাহী বিভিন্ন জেলা সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ, আসলে আমরা মনে হয় এখন একটা বিষয় কখনোই ভাবি না যে আল্লাহ তাআলা আমাদের কোনো রকম আবেদন নিবেদন ছাড়াই আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তদুপরি আখেরাতে যে রাসূল যার সাফায়াত পড়া ছাড়া একজনও জান্নাতে যেতে পারবেন না, তার উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন, এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি আমার ভালো লাগছে যে এরকম একটা সুন্দর মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বিভিন্নভাবে মানুষের ভুল ব্যাখ্যা কুরটনা মাধ্যম দিয়ে প্রশাসনের কাছে এ দেশে যে দল ক্ষমতায় আসে তাদের কাছে এর রূপটাকে বিকৃতভাবে অনেকে তুলে ধরে থাকেন এবং যারা তুলে ধরে থাকেন তাদের ব্যক্তিগত কিছু ফায়দাও এর পিছনে থেকে থাকে। অতি সম্প্রতি যে এই আন্দোলনের নেতৃবৃন্দ কারাভোগ করেছেন, এখানকার যারা কর্মী তারা নিজেদেরকে পরিচয় দিতে জনসমক্ষে প্রকাশ্য পরিচয় দিতে ভীতির সৃষ্টি হয়েছিল, একটা সময় এসেছিল যখন এই সংগঠনের প্যারালাল আর একটা সংগঠন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। আমার ধারণা যে এই সংগঠনটা যত আগে যাবে এর প্যারালাল আরেকটা সংগঠন তত দুর্বল হবে এবং এই কারণে এটাকে থামায় দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। কারণ হচ্ছে ইসলাম কোরআন সুন্নাহ রাসূলের সুন্নাত কোরআনের নির্দেশ এটাকে সঠিক ব্যাখ্যা করে জনসমক্ষে তুলে ধরার সংগঠন হলো আহলে হাদিস আন্দোলন। আর এটার ভুল ব্যাখ্যা করে মানুষকে বিব্রত করে এই সমস্ত কচিকাঁচার মাথায় নোংরা কিছু শব্দ ঢুকিয়ে দিয়ে তাদেরকে একটা মাদকাসক্ত করার মতো করে মানুষের ক্ষতি করার কাজে যারা লাগায় তারা এই আহলে হাদিস আন্দোলনের শত্রু। আমি যতটুক জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নামে কোনো কথা প্রচার করল সে কথা যদি আমার নেওয়া হয় সে যেন জাহান্নামে তার জন্য একটা ঘর নির্মাণ করে নিল। আল্লাহ রাসূল পৃথিবীতে সবচেয়ে বড় দ্বিতীয় মহাপাপ হচ্ছে বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার অসম্মান করা। তারপরেও আল্লাহ রাসূল বলেনি যে সরাসরি জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের নামে যদি কেউ গীবত করে তার কথাকে অপব্যাখ্যা হিসাবে মানুষের কাছে প্রচার করে সে জাহান্নামে ঘর তৈরি করলো, এটা আল্লাহ রাসূলের কথা। এখানে যারা আছেন বাস্তবতা হলো যে আমি মাদ্রাসার ছাত্র নই, আমি একজন ডাক্তার, আপনারা এই বিষয়গুলো নিয়ে চর্চা করেন। আমরা সামাজিকভাবে বিভিন্ন জায়গায় যেটা আমরা দেখে থাকি তারই আলোকে আমাদের ক্ষুদ্র মূল্যায়ন যে এখানে আমরা যারা আছি এবং যারা আসতে পারিনি বিভিন্ন জায়গায় যারা অবস্থান করছে প্রত্যেকের আন্তরিক হওয়া উচিত এই সংগঠনটা যত দ্রুত দেশব্যাপী ছড়ায় দেওয়া যায় সে চেষ্টা করা এবং এটা আন্তরিকভাবে করা, সংগঠনের জন্যই সংগঠন করা না, দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। এই ভুল জাল জৈব হাদিসগুলোকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য এই সংগঠনটা আরো দ্রুত এগিয়ে যাওয়া উচিত। কারণ হচ্ছে আবুল আলা মওদুদি বলতেছে যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চাচ্ছে যে আমাকে একটা সুন্দর রাষ্ট্র দেওয়া হোক, অথচ আমরা যখন ওই আয়াতের বাংলা পড়ি তখন উনি বলতেছেন যে আমাদেরকে আমাকে একটা সৎ মানুষ সৎ সমাজ সততার মধ্যে যেন আমি চলতে পারি সে তৌফিক আল্লাহ আমাকে দান করেন। এটারই ব্যাখ্যা মওদুদি সাহেবরা বলতেছে যে আমাকে শক্তিশালী রাষ্ট্র দেওয়া হোক। এমন এই শক্তিশালী রাষ্ট্রের পিছনে যারা আছে তারা কিন্তু আহলে হাদিস আন্দোলনের অকল্যাণ চায়, ধ্বংস চায়। এবং এ কারণে আমি একটা সময় ছিল এই ছেলে মেয়েদের মধ্যে জামাতে ইসলাম এর ছাত্র সংগঠন কি নাম ছাত্র শিবির, ছাত্র শিবিরের বেশ কিছু ক্যাডারকে এই আহলে হাদিস আন্দোলনের যুব সংগঠনে ঢুকায় দেওয়া হয়েছিল। তারা এসে বলছিল যে ওদের সঙ্গে যায় দেখলাম রক কাটে মানুষ মারে ওটা আমার ভালো লাগে না, আমরা এখানে ঢুকে পড়লাম, আমরা ভালো হয়ে যেতে চাই। অথচ এইখানে ঢোকার পরে তারা একটা দস্যু বৃত্তি গুপ্তচর বৃত্তি করছিল। তখন যখন তাদেরকে অ্যারেস্ট করা হলো তখন গোটা দেশে ছড়ায় গেল আহলে হাদিস আন্দোলনের যুব সংঘের মধ্যে রক কাটা বাড়ায় গেছে। আমি এখানে যারা নেতৃবৃন্দ আছে প্রত্যেককে অনুরোধ করব যে এই সংগঠনে যাদেরকে অন্তর্ভুক্ত করা হবে তাদেরকে যেন পূর্ণ যাচাই বাছাই করে অন্তর্ভুক্ত করা হয়। এ দেশে বেশি দিন হয়নি, এটা এক বছর দেড় বছর আগে যে জ্বালাও পোড়াও আন্দোলন শুরু হয়েছিল, পেট্রোল বোমা মারা হয়েছিল সাধারণ মানুষের গাড়িতে, বাড়িতে, রেলে, বাসে, এদের তো কোনো দোষ ছিল না, এরা তো এদেশের সরকার পরিচালনা করতে আসেনি। আমি বলেছিলাম যে তোমরা যদি পারো ওই নেতা যারা তোমাদের বিরোধিতা করছে তাদের বাড়িতে জ্বালাও পোড়াও করো, সাধারণ মানুষকে কেন? যারা সাধারণ মানুষ গোবেচারা, পত্রিকার পাতায় বলা হয় যে আপাম অর জনসাধারণ, তাদেরকে কেন? আমি এই সংগঠন, এই সোনামণি সংগঠন, সোনামণি সংগঠন এর নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু সোনামণি না, তারা বড় মানুষ। আমি বিভিন্ন জায়গায় এই সোনামণি সংগঠনের নেতৃবৃন্দদের বসে আলাপ আলোচনা করতে দেখি মসজিদে, মসজিদের পাশে, কিন্তু সেখানে সোনামণি আমি দেখতে পাই না। তা আমার মনে হয় যে এটা আমাদের উচিত, এটা সাংগঠনিক কোনো জায়গা নাই, তবুও আমি আমার ব্যক্তিগত অভিব্যক্তি বলতেছি, আমাদের উচিত প্রাইমারি স্কুলে ঢুকে পড়া। ওইখানে অন্তত স্যারদের কাছ থেকে এক ঘন্টা সময় নিয়ে তাদেরকে বোঝানো যে তারা কিভাবে তাদের জীবন যাপন করবে। ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ, ভাত খাওয়া শেষে আলহামদুলিল্লাহ, খাবারের শেষে বর্তনগুলো চেটে খাওয়া, এই যে সামান্য ছোটোখাটো যে দীক্ষাগুলা, এটা আমাদের ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চাদেরকে যদি দেওয়া, সংগঠনের দরকার নাই, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে আল্লাহ এবং রাসূলের পথে উদ্বুদ্ধ হবে। মাদ্রাসা, মাদ্রাসাতে তো এমনি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার হুজুরেরা শিক্ষা দেওয়া হয়। একটা খারাপ দিকে আমি বলি, আপনারা মনে কিছু নিয়েন না, যে সমস্ত ছেলেপেলে ছোটোকালে সে আব্বা মারা কন্ট্রোল করতে পারে না, অহরহ দুষ্টমি বদমাশি করে, মুরব্বীরা বলে যাক মাদ্রাসার দাও ভালো হয়ে যাবে, এই সকল বদমাশগুলো মাদ্রাসায় তাইসা জড়ো হয়। এখন মাদ্রাসার তো শয়তানের কাজ কারবার ভালো মতন চলে আর কি, শয়তানের মূল জায়গা হলো তো ভালো মানুষকে খারাপ করা লাগবে, তো শয়তান এখন ওখানে গিয়ে এই খারাপগুলাকে আর একটু ভালোভাবে সাহাবা তৈরি করে তো এই সমস্ত কাজকর্ম গোটা দেশে হচ্ছে যেটা আপনারা দেখে থাকেন। তো যা হোক, আমার খুবই ভালো লাগলো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং হায়াতে তাইয়েবা কামনা করি। আর আমাদের ছোটো ছোটো কচি কাঁচারা যারা আছে, আমি আমাদের প্রত্যেককে বলবো যে পাখি যেমন এক পাখা নিয়ে আকাশে উঠতে পারে না, অনুরূপ আমাদের মুসলমান, আমরা যারা মুমিন হিসাবে জান্নাতে যেতে চাই, আমাদেরও ওই দুই পাখা দরকার আছে। আমাদের দেশে প্রচলিত সমাজে চলার জন্য সাধারণ জ্ঞানের যেমন দরকার আছে সেই শিক্ষা, প্লাস ধর্মীয় শিক্ষা, এবং সেই শিক্ষার আলোকে নিজেদের জীবন গঠন করা, এটা তোমরা সবাই যেন সঠিকভাবে পালন করতে পারো। পরিশেষে এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভবিষ্যতের লক্ষ্য আছা, লক্ষ্য আশা ঘুমিয়ে আছে মোদের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। প্রত্যেক পিতা মাতা চায় তার সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠুক, মুসলিম পিতা মাতা চান তার সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গড়ে উঠুক। সেই আদর্শে গড়ে ওঠার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে সোনামণি সংগঠন। সোনামণি সংগঠনের স্বপ্নদ্রষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব 1994 সালে এই যাত্রা শুরু করেছিলেন। তিনি মাঝে মাঝেই বলতেন, শিশুর দেহ হরণ করার চেয়ে তার আকিদা হরণ করা মারাত্মক অপরাধ। বর্তমানে শিশুর আকিদা অবলীলাক্রমে ছিনিয়ে নেওয়া হচ্ছে। সুতরাং এক্ষেত্রে অভিভাবকদের জন্য অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন আমাদের শিশু কিশোর, আমাদের সন্তান সন্ততি এবং সোনামণিদের আকীদা যেন কখনোই ভ্রষ্ট না হয়। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা প্রদান করবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড রাজশাহী আঞ্চলিক শাখার সম্মানিত পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাতীয় শিশু কিশোর সংগঠন সোনামণি কর্তৃক আয়োজিত সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমির বাংলাদেশ আহলে হাদিস ও প্রধান পৃষ্ঠপোষক সোনামণি, উপস্থিত আছেন, এখনও উপস্থিত হন নাই আমাদের প্রধান অতিথি রাজশাহীর গণমানুষের নেতা, রাজশাহী দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফজল হোসেন বাদশা, তিনি হয়তো কিছু সময়ের ভিতর চলে আসবেন, এবং উপস্থিতি বিশেষ মেহমানবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাকে চমৎকার একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র সংগঠনের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল হালিমকে, তিনি চমৎকার একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছেন, এই জন্য খুবই ভালো লাগছিল। আমি 9টার সময় এসে উপস্থিত হয়েছি, আপনাদের অনেক জ্ঞান গর্ব, কোরআন ও হাদিসের আলোকে অনেক আলোচনা শুনলাম, নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি চমৎকার একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। আসলে বর্তমান এমন একটা সময় আমরা পার করছি যেখানে জঙ্গিবাদ নিয়ে পুরো দেশটা এখন অস্থির। আমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের একজন দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে একটি বিষয়ে একটু দৃষ্টি দিতে বলবো, সেটা হলো এই যে আমাদের সোনামণি কিশোর যুবক যে সকল ভাই বন্ধুরা আছে তাদেরকে আমরা যাতে সঠিক পথে রাখতে পারি এই জন্য তাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান। আসলে আপনারা ইতিপূর্বে অনেক কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনেছেন, সেখানে বলা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যদি কেউ অন্যায়ভাবে অনিষ্ট সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল। এটা একটা বিশাল কথা, একজন মানুষকে আপনি অন্যায়ভাবে হত্যা করলেন, আপনি গোটা মানব জাতিকে হত্যা করলেন। এই বিষয়টা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখি তাহলে বিষয়টা তো হালকা না। অথচ আমরা জিহাদের নামে, জিহাদের অপব্যাখ্যা করে সেই বিশ্বব্যাপী যে অনাচার করছি সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ইতিপূর্বে জানতাম যে আমাদের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এসব জায়গা থেকে জঙ্গি উৎপাদন হচ্ছে। এখন বর্তমান সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী বারবার একটি কথাই বলেছেন, উনি যে প্রোগ্রামে যাচ্ছেন যে কণ্ঠে বলছেন মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। এটা আমাদের জন্য খুবই একটা ভালো সংবাদ যে না, এখন আমাদের দেশের প্রশাসকরা বলতে শুরু করেছেন মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না। আসলে হাদিসে আছে কি আফজালুল জিহাদ জিহাদ আনিল হাওয়া, আমি তো আমার হাওয়ার সাথে জিহাদ করে শেষ করতে পারছি না, আমি মানুষকে হত্যা করব কিভাবে, আমি আমার নিজেকেই পরিশুদ্ধ করতে পারছি না, তাহলে আমি এই অস্ত্র নিয়ে মানুষকে হত্যা করব কিভাবে। প্রথমে তো আমাকে নিজেকে বিশুদ্ধ করতে হবে, তাই না? এই আলোকেই আসলে কোরআন হাদিসের আলোকে আমাকে তৈরি হতে হবে, তাহলে আমি অন্যায় অবিচার অনেক কিছু থেকে নিজেকে মুক্ত রাখতে পারব। আমরা নামাজ পড়ছি, সমাজে অনাচার করছি, অথচ কি বলা হয়েছে আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত কি করে, নামাজ যাবতীয় অশ্লীলতা অনিষ্টকর কাজ থেকে আমাকে দূরে রাখে। আমি কি থাকতে পারছি? তাহলে আমার নামাজ হচ্ছে না, আমার নামাজ রসুলের সেই নামাজের মতো হতে হবে, তাহলে আমি আমাকে খুব ভালো রাখতে পারবো। আসলে আমি শুনতে এসেছি স্যারের আলোচনা, আমি অনেক আগেই এসেছি, আপনাদের কথা অনেক সুন্দর, আমি অনেক মানে প্রাণ ভরে শুনছি, আমি আরও শুনবো, শেষ পর্যন্ত থাকবো। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমি স্যারের উপস্থিতিতে যেটা বলতে চাই, আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি করব। আমি এর আগেও ভিজিট করে গিয়েছি, শিক্ষার মান কোরআন হাদিসের উপরে যে ধরনের এখানে শিক্ষা দেওয়া হচ্ছে চমৎকার, যা আমার আলিয়া মাদ্রাসাগুলোতে আসলে হচ্ছে না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 14তম সোনামণি কেন্দ্রের সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2016 অনুষ্ঠানের এই পর্যায়ে পুরস্কার বিতরণ, যারা গতকালকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সোনামণিদের মধ্যে, তাদের প্রতিযোগীদের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে। সোনামণিদের মধ্যে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, যারা বিচারক ছিলেন, বিচারক মণ্ডলীরা ভালোভাবে জানেন যে কত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বিশেষ করে আকিদা এবং হাদিস প্রতিযোগিতার ক্ষেত্রে। এবং সাধারণ জ্ঞানের একটা খাতা দেখেছি যে সেমিকোলন হাইফেন এইটুকু বাদ দেয়নি কেউ, 100 মধ্যে 99 দেওয়াটা কঠিন হয়ে যায়, 99.5 দেওয়াটাও কঠিন হয়ে যায়, এরকম অনেক খাতা আছে। যারা বিচারক মণ্ডলী ছিলেন তাদের দ্বিধানন্দের মধ্যে পড়তে হয়েছিল এবং তারা অনেকক্ষণ ভেবেছেন যে কাকে ফার্স্ট করবো আর কাকে সেকেন্ড করবো। এইভাবে আমি শুকরিয়া জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি সোনামণির বিভিন্ন জেলার দায়িত্বশীল বৃন্দদেরকে, তারা সোনামণিদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং তার ফলশ্রুতিতে তারা এরকম পারফরমেন্স করতে পেরেছে আল্লাহর বিশেষ অনুগ্রহে। এর মাধ্যমে যদি সোনামণিরা উপকৃত হয়, যদি তার অভিভাবক উপকৃত হয়, তার একটি সওয়াব ইনশাআল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরও ভাগ্যে আসবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা প্রতিযোগীদের যারা সফল হয়েছে তাদের নাম ঘোষণা করছি। সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2006-এর চূড়ান্ত ফলাফল। প্রথমত হিফজুল কোরআন মারখাজ ও মাখরাজ ও অর্থসহ হিফজুল হাদিস অর্থসহ এর বালকদের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে আমাদের এই মারকাজের ছাত্র আব্দুল হাসিব গাইবান্ধা। দিচ্ছেন সোনামণি সংগঠনের পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠপোষক মহতারাম আমিরা জামাত আসাদুল্লাহ আল গালি। হিফজুল কোরআন মাখরাজ ও অর্থসহ এবং হিফজুল হাদিস অর্থসহ সে আমাদের মাদ্রাসার এতিম বিভাগের ছাত্র, আল্লাহ তার প্রতি রহম করুন। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আল জাবির, আব্দুল্লাহ জাবির সেও মারকাজের ছাত্র, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রাজশাহী। তৃতীয় স্থান অধিকার করেছে আমানুল্লাহ, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডক্টর হালিমুজ্জামান, খন্দকার হালিমুজ্জামান জেলা নওগাঁ। হিফজুল কোরআন অর্থসহ এবং হিফজুল হাদিস অর্থসহ। এবার বালিকা নওগাঁ, বালিকাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ছোট্ট সোনামণি সাজেদা কুমিল্লা, সে হিফজুল কোরআন মাখরাজ ও অর্থসহ এবং হিফজুল হাদিস অর্থসহ প্রথম স্থান অধিকার করেছেন। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোহতারাম আমিরা জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালি। দ্বিতীয় স্থান অধিকার করেছে কুলসুম মহিলা সালাফিয়া মাদ্রাসা মেহেরপুর, কুলসুম মহিলা সালাফিয়া মাদ্রাসা মেহেরপুর, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডাক্তার হেলালুদ্দিন। তৃতীয় স্থান অধিকার করেছে তানজিনা আলহেরা মহিলা মাদ্রাসা কুমিল্লা, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উম্মত মুজাহিদুল ইসলাম। আকিদা ও দোয়া, আকিদা ও দোয়া প্রথম স্থান অধিকার করেছে হাসিবুল ইসলাম, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ খায়রুল ইসলাম পিয়ারপুর পশ্চিম রাজশাহী, মোহাম্মদ খায়রুল ইসলাম পিয়ারপুর পশ্চিম রাজশাহী তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডাক্তার হালিমুজ্জামান। তৃতীয় স্থান অধিকার করেছে শামীম আহমদ ভুগরইল রাজশাহী। শামীম আহমদ ভুগরইল রাজশাহী তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আকিদা ও দোয়া বালিকা বালিকা শাখা বালিকাদের মধ্যে প্রথম আকিদা ও দোয়া বালিকাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে জয়নাব খাতুন পিয়ারপুর পশ্চিম রাজশাহী মোহনপুর থানা রাজশাহী। তার পক্ষ থেকে তার পিতা পুরস্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোহতারম আমিরে জামাতের কাছ থেকে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাদিয়া খাতুন পিয়ারপুর পশ্চিম মোহনপুর রাজশাহী। সাদিয়া খাতুন তার পুরস্কারটা দিচ্ছেন ডাক্তার হেলাল উদ্দিন। এরপর সাধারণ জ্ঞান বালক তৃতীয় স্থান জেসমিন বালিকা তৃতীয় স্থান জেসমিন আকিদা ও দোয়া বাগবাড়ি দাপ্তলী বগুড়া বাগবাড়ি মহিলা মাদ্রাসার ছাত্রী জেসমিন। জেসমিন বাগবাড়ি মহিলা মাদ্রাসা বগুড়া তার পক্ষ থেকে অভিভাবক হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন হাফেজ মুখলিসুর রহমান বগুড়া মোহতারাম আমিনে জামাতের কাছ থেকে। এবার বালক সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বালকদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল মমিন সাতানি আদমদিঘি বগুড়া। সে পেয়েছে 99.50 অর্থাৎ 99.5 পেয়েছে 99.5 পেয়ে সে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল মমিন মার্কাজের ছাত্র বগুড়া। লিখিত সাধারণ জ্ঞান ওর শুধু সমূহ মানে শব্দটা ওই দুর্ঘুকা না দিয়ে রুসুকা দিয়েই ভুলটা হয়েছিল সেটা হাত মার কাটা হয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে ওমর ফারুক এলাহাবাদ দেবিদ্বার কুমিল্লা ওমর ফারুক সে পেয়েছে 98 পেয়েছে পুরস্কার গ্রহণ করেছেন মোহতার মামিলে জামাতের কাছ থেকে। জি সে গত বছর পুরস্কার পেয়েছে। তৃতীয় স্থান অধিকার করেছে মেয়রাজুল ইসলাম মার্কাজের হাসনাহিনা শাখা ঝিনাইদহ মেয়রাজুল ইসলাম সে পুরস্কার গ্রহণ করছে মোহতারাম আমিরে জামাতের কাছ থেকে। মেয়রাজুল ইসলাম ঝিনাইদহ সাধারণ জ্ঞান বালিকা শাখা বালিকাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সুমাইয়া সুমি মহিলা সালাফিয়া মাদ্রাসা গাইবান্ধা। সুমাইয়া সুমি সে পুরস্কার গ্রহণ করছে মোহতারাম আমিরে জামাতের কাছ থেকে। সুমাইয়া সুমি মহিলা মাদ্রাসা তার বাসা গাইবান্ধা সাধারণ জ্ঞান সে পেয়েছে 98 গাইবান্ধা। দ্বিতীয় স্থান অধিকার করেছে তাসনিম তাবাসসুম মহিলা সালাফিয়া মাদ্রাসা গাংনী মেহেরপুর সে পেয়েছে 91 গাংনী মেহেরপুরের তাসনিম তাবাসসুম মহিলা সালাফিয়া মাদ্রাসা সে পুরস্কার গ্রহণ করছে ডাক্তার হালিমুজ্জামানের কাছ থেকে। তাসলিম তাবাসু মহিলা সালাফিয়া মাদ্রাসা গাংনী মেহেরপুর, সে পুরস্কার গ্রহণ করছে ডাক্তার হেরোজ হালিমুজ্জামানের কাছ থেকে। তৃতীয় স্থান অধিকার করেছে জান্নাত আরা রায় দৌলতপুর কামারখন্দ সিরাজগঞ্জ, সে পেয়েছে 79। জান্নাত আরা সে পুরস্কার গ্রহণ করছে সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলামের কাছ থেকে। জান্নাত আরা কামারখন্দ সিরাজগঞ্জ। এবার সোনামণি জাগরণী, সোনামণি জাগরণীদের জাগরণীতে প্রথম স্থান অধিকার করেছে ফরিদুল ইসলাম মার্কাজের সূর্যমুখী শাখা বাসা নাটক। ফরিদুল ইসলাম পুরস্কার গ্রহণ করছে ফরিদুল ইসলাম মহতারাম আমিরে জামাতের কাছ থেকে, যে মার্কাজের ছাত্র, এতিম বিভাগের ছাত্র। জেলা নাটক নলডাঙ্গা নাটক। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল মুত্তালিব মেন্দিপুর গাবতলী বগুড়া, সে পুরস্কার গ্রহণ করেছে মোহাম্মদ মুজাহিদুল ইসলামের কাছ থেকে। আব্দুল মুত্তালিব বগুড়া, মেন্দিপুর মাদ্রাসার ছাত্র আব্দুল মুত্তালিব বগুড়া, সে পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ মুজাহিদুল ইসলামের কাছ থেকে। তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল মুনিয়াইম ভবানীপুর সাতক্ষীরা, ভবানীপুর সাতক্ষীরা সে পুরস্কার গ্রহণ করেছে স্যার ডাক্তার হেলালুদ্দিনের কাছ থেকে। সে সোনামণি পরিচালক সাতক্ষীরা, সাতক্ষীরার পরিচালক আবদুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের ছেলে। সাতক্ষীরা আবদুল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের ছেলে, নাম হচ্ছে আব্দুল মুনিয়াইম। তার পিতা সাতক্ষীরা সোনামণি পরিচালক। জাগরণী, সোনামণি জাগরণী, সোনামণি জাগরণী বালিকা, বালিকাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে লিমা আক্তার ঘোষপাড়া বাগাতিপাড়া নাটোর। লিমা আক্তার ঘোষপাড়া বাগাতিপাড়া নাটোর, তার পক্ষ থেকে পরিচালক পুরস্কার গ্রহণ করেছে স্যার মহতারম আমিরে জামাতের কাছ থেকে। নাটোরের পরিচালক রাসেল, জেলা পরিচালক রাসেল, নাটোর জেলা পরিচালক। তৃতীয় স্থান অধিকার করেছে উম্মে হাবিবা বাগবাড়ী মহিলা মাদ্রাসার ছাত্রী বগুড়া, দ্বিতীয় স্থান অধিকার করেছে উম্মে হাবিবা। উম্মে হাবিবার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছেন হাফেজ মুখলিসুর রহমান, মোহতারম আমিনের জামাতের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। তৃতীয় স্থান অধিকার করেছে সোনামণি জাগরণী বালিকাদের মধ্যে আরিফা ঘোষপাড়া বাগাতিপাড়া নাটোর, সে পুরস্কার গ্রহণ করেছে স্যার ডাক্তার হেলালুদ্দিনের কাছ থেকে। দুটাই নাটক, আরিফা বাগাতিপাড়া নাটক। সকল পরিচালকদেরকে পুরস্কার বিতরণের অনুষ্ঠানের পরে অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এবার হস্তাক্ষর প্রতিযোগিতা আরবি ও বাংলা। আসমাউল হোসনা আল্লাহ যে গুণবাচক নামগুলি, আমরা গত বছর প্রথম 50টি পরীক্ষা নিয়েছিলাম, এবার পরের 50টি মোহতারম আমিরে জামাতের আরবি কায়দা থেকে। হস্তাক্ষর প্রতিযোগিতা আচ্ছা, হস্তাক্ষর যারা অংশগ্রহণ করেছিল তাদের আমরা ফলাফল ঘোষণা করছি, তাদের পুরস্কার পরে বিতরণ করা হবে। হস্তাক্ষর প্রতিযোগিতা আরবি ও বাংলা বালকদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল মমিন মার্কাজের হাসনাইনা শাখা বগুড়া জেলা, দ্বিতীয় স্থান অধিকার করেছে ফজলে রাব্বি হাসনাইনা শাখা কাহালু বগুড়া মার্কাজের ছাত্র, তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আল মামুন মোহনপুর রাজশাহী। বালিকাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কানিজ রোকসানা হাটগাঙ্গোপাড়া বাগমারা রাজশাহী। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইমা বানাইপুর হাটগাঙ্গোপাড়া বাগমারা রাজশাহী। তৃতীয় স্থান অধিকার করেছে মাহফুজা আক্তার পবা রাজশাহী। তাদেরকে পরে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যারা সোনামণি কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বালক বালিকাদের মধ্যে তাদের সবার জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। হিফজুল কোরআন তাসবিদ সহ তিন পারা 28, 29, 30 মুখস্থ তাসবিদ সহ। বালকদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আর রিয়াজ হিফজুল কোরআন তাসবিদ সহ, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। তার তেলাওয়াত অত্যন্ত চমৎকার। সে পুরস্কার গ্রহণ করেছে মহতারাম আমিরে জামাতের কাছ থেকে আব্দুল্লাহ রিয়াজ ঝিনাইদহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে রায়হান উদ্দিন মারকাজের হাসনাহিনা শাখা দিনাজপুর। সে পুরস্কার গ্রহণ করছে স্যার মোহাম্মদ মুজাহিদুল ইসলামের কাছ থেকে। তৃতীয় স্থান অধিকার করেছে হুজাইফা সূর্যমুখী শাখা মারকাজ এলাকা যশোর। সে পুরস্কার গ্রহণ করেছে ডাক্তার হালিমুজ্জামানের কাছ থেকে, স্যার হালিমুজ্জামানের কাছ থেকে। ওদিকে তাকাও। এবার বালিকারাও যে অত্যন্ত চমৎকার করে তাসবিহ সহ তেলাওয়াত করতে পারে তার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে থাকবে এই প্রতিযোগিতাগুলো। বালিকাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে জেসমিন বাগবাড়ি মহিলা মাদ্রাসার ছাত্রী জেসমিন বগুড়া। সে পুরস্কার গ্রহণ করছে মহতারাম আমিরে জামাতের কাছ থেকে। সে পুরস্কার গ্রহণ করছে ডাক্তার হেলালুদ্দিন স্যারের কাছ থেকে, অভিভাবক হিসেবে হাফেজ মুখলিসুর রহমান বগুড়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে 67 দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া ইয়াসমিন মহিলা সালাফিয়া মাদ্রাসা রাজশাহী। সে পুরস্কার গ্রহণ করছে রাজশাহী সুমাইয়া ইয়াসমিন মহিলা সালাফিয়া মাদ্রাসা রাজশাহী মোহনপুর রাজশাহী জাহানাবাদ মোহনপুর রাজশাহী মহিলা সালাফিয়া মাদ্রাসার ছাত্রী। পিতার নাম খুরশেদ আলম। তৃতীয় স্থান অধিকার করেছে মাহফুজা পিতার নাম মোর্শেদ মহিলা সালাফিয়া মাদ্রাসা ভোলাহাট চাপাই নবাবগঞ্জ মাহফুজা। সে পুরস্কার গ্রহণ করছে স্যার মোহাম্মদ মুজাহিদুল ইসলামের কাছ থেকে। তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছে ওস্তাজি মকবুল হোসেনের কাছ থেকে। বামনি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অন্যতম একটি অংশ ছিল পরিচালকদের রচনা প্রতিযোগিতা। বিষয় ছিল নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি। সোনামণি নীতি বাক্যদের মধ্যে দ্বিতীয়টি হচ্ছে নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি। এই রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে দিনাজপুর জেলার পরিচালক সোনামণি শরীফুল ইসলাম মারকাজ এলাকার দিনাজপুর শরীফুল ইসলাম নবাবগঞ্জ থানা। সে পেয়েছে 81.5। রচনার বিষয় নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি, সোনামণি নীতিবাক্যর দ্বিতীয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে আশরাফুল আলম যশোর ভাই যশোর জেলার পরিচালক সোনামণি পরিচালক। তৃতীয় স্থান অধিকার করেছে রিয়াজুল ইসলাম নিয়ামতপুর নওগাঁ মার্কাজ শাখার পরিচালক। সে পুরস্কার গ্রহণ করেছে ডাক্তার হালিমুজ্জামান স্যার কাছ থেকে। আরেকটি বিষয় হস্তাক্ষর প্রতিযোগিতা আরবি বাংলা এটা আমরা প্রথমে নাম ঘোষণা করেছিলাম এবং তাদের পুরস্কার নেয়ার পালা। বালকদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে হস্তাক্ষর প্রতিযোগিতা ও আরবি বাংলা আসমাউল হোসনা। প্রথম স্থান অধিকার করেছে আব্দুল মোমিন আদম দিঘি বগুড়া মার্কাজের ছাত্র। দ্বিতীয় স্থান অধিকার করেছে ফজলে রাব্বি কাহালু বগুড়া। আব্দুল মোমিন পুরস্কার গ্রহণ করছে মহতারমা আমিরে জামাতের কাছ থেকে। আব্দুল মোমিন এবার ফজলে রাব্বি সে পুরস্কার গ্রহণ করছে ডাক্তার হেলালুজ্জামান হেলালুদ্দিন স্যারের কাছ থেকে। ফজলে রাব্বি কাহালু বগুড়া মার্কাজের ছাত্র, সেও মার্কাজের ছাত্র হাসনাইনা শাখার। তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ আল মামুন মৌগাছি মোহনপুর রাজশাহী, সে পুরস্কার গ্রহণ করছে স্যার মোহাম্মদ মুজাহিদুল ইসলামের কাছ থেকে, ডাক্তার সাইফুল ইসলামের ছেলে। আব্দুল্লাহ মামুন এবার বালিকা, বালিকাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কানিজ রোকসানা, সে পুরস্কার গ্রহণ করবে ডাক্তার হালিমুজ্জামানের কাছ থেকে। কানিজ রোকসানা বিন আব্দুল রাজাক হাটগাঙ্গুপাড়া বাগমারা রাজশাহী। অভিভাবকদের পক্ষ থেকে একজন নিতে পারেন। হাটগাঙ্গুপাড়া শাখার সোনামণি সহপরিচালক, সে পুরস্কার গ্রহণ করেছে রোকসানা কানিজ রোকসানার পক্ষ থেকে। বানাইপুর ঘাটগাঙ্গুপাড়া বাগমারা রাজশাহী। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইমা, ওই একই শাখার বানাইপুর হাটগাঙ্গুপাড়া বাগমারা রাজশাহী সাইমা। সাইমার পক্ষ থেকে সে পুরস্কার ডাক্তার হেলালুদ্দিন স্যারের কাছ থেকে সাইমার পক্ষ থেকে। তৃতীয় স্থান অধিকার করেছে মাহফুজা আক্তার ভুগরইল পবা রাজশাহী, সে পুরস্কার গ্রহণ করেছে স্যার মোহাম্মদ মুজাহিদুল ইসলামের কাছ থেকে। মাহফুজা আক্তার পবা রাজশাহী। আজকে সভাপতির ভাষণ প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মহতারাম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. سورة تحريم 6 آيات الله پاک সব কিছু বলে দিয়েছেন। সম্মানিত সুধী মন্ডলী, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ, মানুষের জীবন পৃথিবী নামক এই গ্রহের সবচেয়ে প্রধানতম এবং রহস্যজনক একটা সৃষ্টির জীবন। মানুষ কি জীব এই বিষয়টির সংজ্ঞা আজ পর্যন্ত বুদ্ধিজীবীরা দিতে পারেনি। কেউ বলেছেন দি ম্যান ইজ এ সেক্সুয়াল অ্যানিমাল, যৌন জীব। কেউ বলেছেন ইকোনমিক অ্যানিমাল, অর্থনৈতিক জীব। কেউ বলেছেন এটা একটা পশু, অন্যদের চাইতে ভিন্ন ধর্মী একটা পশু মাত্র। এক একজন এক একভাবে ব্যাখ্যা দিয়েছেন। আসলে মানুষের সঙ্গে অন্য কারোর তুলনা হয় না। মানুষ একই সঙ্গে অন্যান্য পশুর মতো খায় দেয়, অন্যান্য পশুর মতো হাত পা দিয়ে চলাফেরা করে, কিন্তু অন্যান্য পশুর সঙ্গে এর যে চিন্তা চেতনার পার্থক্য আছে, যে নৈতিক পার্থক্য, এটা মানুষ খেয়াল করে নাই, আর এই জন্য কেউ কে সোশ্যাল অ্যানিমাল বলে ছেড়ে দিয়ে আর কোন ব্যাখ্যা যায় না। মূলত লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলছেন আমি বনি আদমকে শ্রেষ্ঠ এবং সম্মানিত করেছি। সম্মানের মূল বিষয়টি কিসে নিহিত এটা মানুষকে আল্লাহ বলে দিচ্ছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম সুম্মা রাদাদনাহু ফি আসফালি সাফিলিন। মানুষের সম্মানের মূল বিষয়টি নির্ভর করে তার নিজস্ব চিন্তা চেতনার উপরে, আকিদা বিশ্বাসের উপরে। একটা মানুষ যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তখন যেভাবে পারো লুটি পুটি খাও, এই দর্শনে যদি সে বিশ্বাসী হয় তাহলে সে পশুর চাইতেও নিম্ন স্তরে নেমে যাবে, কারণ পশু কখনো বোমা মারতে পারে না, পশু বেশির বেশি একটা হামলা করতে পারে, তা দিয়ে হয়তো বা আরেকটা পশু আহত বা নিহত হয়। কিন্তু মানুষ যখন এই হামলার চেষ্টা করে সে একটা বোমা মেরে একই সঙ্গে একটা দেশ ধ্বংস করতে পারে এক মিনিটের মধ্যে। 1945 সালের 6ই আগস্টে লিটল বয় যখন হামলা করলো আমেরিকার নাগাসাকিতে, 2,45,000 মানুষ নিমেষে ধ্বংস হয়ে গেল। এটা কোনো পশু দ্বারা সম্ভব না, কারণ মানুষ যখন পশু হয়ে গেছে তখন তার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারকেও যদি বলা হতো খুব বেশি বেশি একটা মানুষকে মারতে পারত। আর এই মানুষ যখন উন্নত মানুষে পরিণত হয় তো সে কিন্তু ওই মানুষগুলোকে বাঁচায়, যে আয়াতটা আজকে বারবার পড়া হয়েছে যে একটা মানুষকে বাঁচালো সেজন্য পুরো মানব জাতিকে বাঁচালো, বাঁচাবে কিসের ভিত্তিতে? এইখানে যে নৈতিকতার প্রশ্ন আসে, যদি মানুষ মনে করে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও খাও ফুর্তি করো, দুনিয়াটাই তোমার সব, এটা যদি সে মনে করে তাহলে সে যে কোনো মূল্যে নিজেকে মেরে কেটে যেভাবে হোক সে তার নিজের স্বাদ পূর্ণ করার চেষ্টা করবে। আর একটা মানুষ যদি মনে করে এই জীবনটা একটা সফরের মধ্যে আসছে, এই জীবনটা শেষ নয়, আমার মৃত্যুর পরে আর একটা জীবন আসছে, সে জীবনটা চিরস্থায়ী। যদি সে মনে করে আমি নিজের ইচ্ছা দুনিয়াতে আসি নাই, নিজের ইচ্ছা দুনিয়াতে যাব না, এবং আমার মৃত্যুর পরে আমাকে চূড়ান্ত হিসাব দিতে হবে আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে, এই মানুষ আর ওই মানুষ দুটো কিন্তু এক হবে না। যার বাস্তব প্রমাণ আল্লাহ পাক সূরা মায়েদা 25-26 আয়াতে বলে দিয়েছেন, দুই ভাইয়ের ঘটনা দিয়ে, আদমের দুই সন্তানের ঘটনা দিয়ে। কাবিল হাবিলকে মেরেছে, হাবিল জবাব দিচ্ছে ভাই তুমি আমাকে মারো কিন্তু আমি পাল্টা মার দি, তোমার রক্তের এবং আমার মারার দুই পাপ একত্রিত করে মরতে রাজি নাই। কাবিল তাকে মারল, সে মরে গেল। এটা হলো প্রথম নবীর ঘটনা। আর শেষ রসুলের আমলে ইরাক বিজেতা সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রখ্যাত বীর যোদ্ধা, তিনি একদিন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল আমার ঘরে যদি ডাকাত পড়ে আমি কি কি করতে পারি? তখন আল্লাহ রসুল ছোট্ট জবাব দিয়েছিলেন, কুন কা খায়রে ইবনে আদম, তুমি আদমের দুটো সন্তানের শ্রেষ্ঠ সন্তানের মতো হও, অর্থাৎ তুমি মার দিও না, মার খেয়ে মরো তাও ভালো, তুমি মার দিও না। বাবা আদমের দুই ছেলের ঘটনা, আর সর্বশেষ শ্রেষ্ঠ নবী আদমের শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা, দুটো একটু মিলিয়ে নেন। এটা দিয়ে প্রমাণ হয় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের নৈতিকতার উন্নয়নের জন্য মানুষের মধ্যেই আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। এখন আমরা কোন পথ বেছে নেব? আমাদের সমাজের প্রাথমিক ইউনিট হচ্ছে আমাদের পরিবার। এই পরিবার কি হাবিলের মতো গড়ে উঠবে সন্তান, না কাবিলের মতো সন্তান গড়ে উঠবে? আমরা সবাই কিন্তু আদম, আমাদের সন্তান না কেউ হাবিল কেউ কাবিল। এখন আপনি কোনটা চান, হাবিলের মতো ছেলেটা হোক না কাবিলের মতো ছেলেটা হোক? যদি আপনি বলেন কাবিলের মতো হোক, যা পারে হোক, ভোটে দেওয়া হবে, তাহলে আপনার বিষয়টা স্বতন্ত্র। তাহলে আপনি হবেন নাগাসাকিতে বোমা মারা ওই আমেরিকার স্কলারদের মতো, যারা বোমা মারে আমেরিকাতে, যারা বোমা মারে ইরাকে, যারা বোমা মারে সারা দুনিয়াতে, এখন মাত্র সিরিয়াতে, এদের মতো আপনি হবেন? ওই কাবিল মার্কা ছেলেকে আপনি চান নাকি? আমরা চাই এদেশে হাবিলের মতো সন্তান তৈরি হোক। আর এইটা করতে গেলে কিসে দরকার? যখন আপনার ছেলে জানবে আমার এই জীবনটা শেষ নয়, এটা সফর সূচির মধ্যে আমি আছি, আমি এসেছি আল্লাহর নির্দেশে আমার মায়ের গর্ভে, সে 4 মাস বয়সে আমার তকদির নির্ধারিত হয়ে গেছে, কতদিন বাঁচব, কি খাবো, কি করবো, সবই সেখানে লিপিবদ্ধ হয়ে গেছে। একটা ঔষধের যখন ফ্যাক্টরিতে তৈরি হয় তার গায়ে লেখা থাকে এই ঔষধটার মেয়াদকাল এতদিন, এক্সপায়ারি ডেট অমুক তারিখ লেখা থাকে না উপরে, এই ওষুধ এই এই কাজে ব্যবহৃত হবে, সর্দির জন্য এইটা, কাশের জন্য এটা, অ্যান্টাসিড এটা বলা থাকে না? ঠিক আমি যে দুনিয়াতে এসেছি আমার মায়ের গর্ভে, তখন কিন্তু আমার তকদিরে 4টা বিষয় লিখে দেওয়া হয়েছে, আমার রেজিক, আমার আজল মানে আয়ুষ্কাল, আমার আমল কি করব দুনিয়াতে আমি, এবং আমি জান্নাতে হব না জাহান্নামে হব, এই চারটা বিষয় সেদিন লিখিত হয়েছে, এটা আমি বিশ্বাস করি। অবিশ্বাসীদের জন্য কোনো বিষয় নয়, তারা অবিশ্বাসের ওই ধুম্র জলে সারা জীবন থাকবে, কিন্তু আমি বিশ্বাস করি আমার আল্লাহ মিথ্যা কথা বলেন না, আমার রসুল মিথ্যা কথা বলেন না। এই বিশ্বাস আমারও আছে আপনারও আছে, আমার রসুল কসম করে বলছেন মা খারাজা মিন্নি ইল্লা হক, আমার জবান দিয়ে হক ছাড়া কখনোই মিথ্যা কথা বের হয় না। যে রসুল আল্লাহর কসম করে কথা বলেছেন সেই রসুলকে আমি মিথ্যা কথা বলতে, তিনি যে বলেছেন বলতে আমি রাজি নই। তিনি এ কথা বলেছেন তোমার মায়ের গর্ভে চার মাস বয়সে, 120 দিন বয়সে তোমার যাবতীয় তকদির নির্ধারিত হয়ে গেছে। অতএব আমি এখন দেখব জীবনে যে বেঁচে আছি এটা আমার জীবনের দ্বিতীয় সফর এলাকা, প্রথম সফর গেছে মায়ের গর্ভে 9-10 দিন, এই যে এখন দুনিয়া বসবাস করছি এটা আমার সেকেন্ড গৃহ, এরপরে যখন কবরে যাচ্ছি ওটা আমার পর্দার গৃহ ওয়েটিং রুম, এরপরে যখন উঠবো কি আমাদের হাসরে ময়দানে ওটা হচ্ছে আমার চূড়ান্ত উত্থান, এরপরে বিচার হবে চিরস্থায়ী জীবন দারুল করার, হয় জাহান্নামে নয় জান্নাতে। এই বিশ্বাস যারা করে তারা কিন্তু যা খুশি তাই করবে না, তারা দেখবে কোরআনে কি আছে হাদিসে কি আছে। এই ধরনের মানুষ তৈরি করার জন্য আমরা সোনামনি সংগঠন করেছি, যাতে বাচ্চা বয়স থেকেই তার হৃদয়ে আল্লাহ ভীতি জাগ্রত হয়। যার মধ্যে আল্লাহ ভীতি নাই, কোশ্চিন গেলে বোমামের বন্দুকের ভয় দেখে তাকে আমি হৃদয় করতে পারবেন না। আর এই কারণেই সোনামনির যাবতীয় প্রচেষ্টা এবং তার সবচেয়ে বড় প্রচেষ্টা সোনামনির প্রতিভা, আমাদের বাচ্চাদের প্রতিভা যেন এদিকে সেদিকে না যায়, ডানি বাবা না যায়, সেরাত মোস্তাকিমের দিকে পরিচালিত হয়, যেন আমরা তাদেরকে ব্যস্ত রাখি ভালো কাজে। কারণ বাচ্চারা ব্যস্ত থাকবে, ওরা এত ব্যস্ত আমাদের চেয়ে ওরাই ব্যস্ত বেশি, কোনো কাজ না পেলে অকাজ করবে, গাড়ি ঘোড়া ভাঙবে, প্লেট ভাঙবে, গ্লাস ভাঙবে, করেন এগুলো, কিন্তু পরিবেশ পেলে ওই ছেলেটা কিন্তু আর ভাঙবে না, গুছাবে। এই পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য আমরা ওদের সবসময় ব্যস্ত রাখি। আজকে এই সম্মেলন দেখছেন শুরু হবে সারা দেশ সফরকারী বাড়াবে, সব জায়গায় প্রোগ্রাম করবে, মুরব্বীরে হয় এত সমস্যা পড়ে গেছে, স্যার এত প্রোগ্রাম করি কেমন করে, আজকে সোনামণি প্রোগ্রাম, আজকে যুব সংঘের প্রোগ্রাম, আজকে মহিলা সংস্থার প্রোগ্রাম, আজকে প্রশিক্ষণ প্রোগ্রাম, আজকে মাসিক প্রোগ্রাম, আজকে তালিম বৈঠকের প্রোগ্রাম, ডেলি সকালে করেছে পড়া প্রোগ্রাম, মানে প্রোগ্রামে প্রোগ্রামে আমরা ওদেরকে এমন ব্যস্ত রেখেছি যাতে কিসের জঙ্গিবাদ ডানিবাদ তাকানোর সুযোগ পাবে না। কথা বলছেন, যদি আমরা এই পরিবেশটা তৈরি করে না দিতাম তাহলে এই ছেলেগুলো কেউ না কেউ তো জঙ্গি হয়ে যেত একদিন, সে দায়ী হতো কে, এদেরকে গড়ে তোলার জন্য দায়িত্ব আমাদের প্রথমে মায়ের, কারণ মায়ের কোলেই সে প্রথম জন্মগ্রহণ করে, এরপরে বাপের, এরপরে পুরো পরিবারের যারা সদস্য আমরা আছি, এরপরে সমাজের, এরপরে রাষ্ট্রের, সবারই দায়িত্ব একটা বাচ্চাকে গড়ে তোলা, শুধু একটা ব্যক্তির দায়িত্ব নয়। কারণ যে পরিবেশে বাচ্চা গড়ে উঠছে সে পরিবেশ যে নোংরা পরিবেশ হয়, নোংরা ট্রেনে চমৎকার রুই মাছের বাচ্চা ছাড়ে দিল গায়ে চকচক করবে কিন্তু পেটে বিষ ঢুকবে, ও আপনি ওটা খেলেও আপনার পেটে নষ্ট হয়ে যাবে। এজন্য ওদের প্রতিভাটা যাতে সহজে বিকাশ লাভ করে তার অন্যতম বড় জিনিস এটা আপনাদের সামনে সোনামণি প্রতিভা। এখানে কিন্তু বাচ্চারাই লেখে, এই বাচ্চাদের লেখাগুলো আবার এরাই কারেকশন করে, এই আমার কাছে পৌঁছে ছাপানোর পরে এখন আসলো, তাহলে ইতিমধ্যে যে ওরা যে মেহনত এখানে করেছে, মেয়ে করেছে ছেলে করেছে, ওরা কিন্তু কখনোই চিন্তাও করে নাই যে আমরা কখন লিখতে শিখবো, এখন এরা একজন লেখক হয়ে গেল। পরে কর্মজীবনে যখন যাবে এদের বানানে ইনশাল্লাহ ভুল হবে না। আজকে বানানের দেখলেন না, বহু ইমে পাস আমার সামনে এসেছে ছাত্র বানান জানে না, আরবি তো পড়ে মরুক বাংলা বানানটাই জানে না। এমনকি আমি যখন জহরের দায়িত্বে ছিলাম তখন বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা আসতো ওই সার্টিফিকেট নেওয়ার জন্য, এখন আইন কানুন কড়া করে ফেলেছে না, আমি বললাম আপনি একটা দরখাস্ত লেখেন মাননীয় প্রাধ্যক্ষ আমি একটা সার্টিফিকেট চাই। প্রাধ্যক্ষ বানান ঠিক করতে করতে আমার 3টা বছর গেছে, যে বুড়োই আসুক সে প্রাধ্যক্ষ বানান ভুল লেখে। একদিন একবারটা ভাইস চ্যান্সেলর লিখছে ভয়াকার রসের চ দিয়ে, আমি এবার কোন জাতে পড়লাম বাবা, একটু খবর সে জানে না, তার মানেটা কি যে কোনো মূল্যে ডিগ্রি নিয়ে বড় পদে চলে গেছে কিন্তু ওকে ছোট থেকে শেখানো হয়নি। এই জন্য দেখলেন না বানান ঠিক শেখানো হলো, হস্তক্ষেপ প্রতিযোগিতা করা হলো, এইগুলো যদি আমার ছোটো থেকে যদি এটা করানো সম্ভব হয় আর আপনারাও যদি নিজ নিজ এলাকায় এটা চালু করে দেন তো ইনশাল্লাহ আপনার সন্তান আপনার ঘরে গড়ে উঠবে। মাদ্রাসা স্কুল কলেজ এখন অনেকটা আলংকারিক হয়ে গেছে, আগে আমরা ছোটোবেলায় আমরা যাদের কাছে শিখেছি একদিন স্কুলে বা মাদ্রাসা না গেলে উস্তাদ বাড়িতে চলে যেতেন ধরে আনার জন্য, বাবু তুমি আসলে না কোনো অসুখ হয়েছে, বাপ মা বিব্রত হয়ে পড়তেন, বাপরে বাপ একদিন বাচ্চা যায়নি বলে বাড়ি চলে এসে আমার ডাকার জন্য ওস্তাদ নিজে, সেই সমস্ত ওস্তাদরা বেতন বেতন না, আমার বাবার বয়স ছিল মাত্র বেতন ছিল 8 টাকা 15 টাকা শেষ পর্যন্ত রিটায়ারমেন্টের সময়, তো 8 বছর বাকি সেই শিক্ষকের সন্তান আমি। সেসব শিক্ষকরা কখনো টাকা তক্কা করতো না, আমার একটা ছেলে গড়তে হবে এটাই ছিল তাদের টার্গেট। আর এখন শিক্ষকদের আগে দরকার বেতন কত এখানে সেটা আগে খোঁজ নেয়, বেতনের মুখ্য উদ্দেশ্য হয়ে যাওয়ার কারণে আজকে স্কুল কলেজ মাদ্রাসা বিশাল বিশাল হচ্ছে, সরকার বহু টাকা ব্যয় করছে শিক্ষার পেছনে, কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে প্রধানমন্ত্রী আপনার শিক্ষামন্ত্রী সবাই দুঃখ করছেন, শিক্ষা তো যথেষ্ট হচ্ছে মান কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে গোল্ডেন ওয়ালারা ইংলিশে মাত্র 3টা চান্স পেয়েছে আর সব ফেল, তো ফেল কারণটা কি? এগুলো বুঝতে হবে, আমরা যদি নিজেরা চেষ্টা না করি কেউ গড়ে দেবে না। সোনামণি প্রতিভা আপনার বাচ্চারা যাতে পড়ার চেষ্টা রাখবেন এবং আপনার বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করুন যেন সেখানে লেখে, লেখাটা আসলে এখান থেকে আবার সংশোধন করে পাঠাই দেন, যেমন একটা ছেলে তার নিজের লেখা নিজে পড়বে সে আনন্দিত হবে না? ওর মধ্যে উৎসাহ সৃষ্টি করে আমাদের দায়িত্ব। অধিকাংশ লেখে আমরা ঠিক করে দিই কিন্তু নামটা তার দেই, কারণ সে বাড়িতে প্রভাব আমার লেখা সোনামণি প্রতিভা এসেছে। এইভাবে আস্তে আস্তে একটা পরিবেশ গড়ে উঠবে, এর মাধ্যমে তার পুরো ব্রেনটাই আস্তে আস্তে আল্লাহমুখী হবে। এই আল্লাহমুখী মানুষ দিয়ে আগামী দিনে কর্মজীবনে এদেশে সুন্দর একটা রেজাল্ট আশা করা যাবে, এই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা সোনামণি সংগঠন করেছি। আজকে যারা এখানে বসেছে সারা দেশ থেকে জেলাভিত্তিক বিভাগভিত্তিক প্রতিযোগিতা করে বাছাই করাগুলো কিন্তু এখানে এসছে, এটা ভাববে না যে এটা সারা দেশ থেকে সরাসরি প্রতিযোগী এখানে পৌঁছে গেছে, না অত সহজে এখানে আসতে পারে না, সব জায়গায় বাছাই করে এখানে এসছে। এরপরও হস্তলিখন প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ডটাও দেখলেন না, 99.5 পাইছে, একজন 99 পাইছে, 91 পাইছে, কী ধরনের হাড্ডাহাড্ডি লড়াই তাদের মধ্যে হয়েছে তবে তারা এখানে এসেছে, এইটা তাদের জীবনের প্রথমেই তাদের এই অভ্যাস গড়ে উঠল। আমরা মনে করি একটা মানুষের দিক যদি পরিবর্তন না করে দেওয়া যায়, এই রাস্তায় গিয়ে আপনি দাঁড়ান, ডান দিকে নওগাঁ বাম দিকে শহর, তাই না? ওখানে গিয়ে যদি মাঝখানে মনে করে তাতে কোন দিকে যাও কোন দিকে যাও, তাল যদি করে ও অ্যাক্সিডেন্ট হবে না? আগে আমাকে বলে দিতে হবে বাবা তুমি নওগাঁ যাবে ডান দিকে, আমরা বলে দিচ্ছি তোমাকে আখেরাতে মুক্তি পেতে হবে আল্লাহর দিকে, অন্যরা বলছে আল্লাহ মাল্লাহ কিচ্ছু নেই চলে যাবো শয়তানের দিকে। ছোট্ট মহিলা স্কুলে এই চকলেট নিয়ে গেছে, বেচারা চকলেটের পাগল, বুঝতে তো পারছেন, চকলেট সবাই হাতে দিল, বলো তো বাবুরা চকলেট কে দিল? সবাই বলছে আপা দিল। নিঃসন্দেহে ঠিক কথা বলেছে ছেলে, মিথ্যা বলো নি, হ্যাঁ আপাই চকলেট দেয়, আল্লাহ বলে কিছু নাই। আপনি তো নাও দিলে বলে বাচ্চা বলবে, আর ও বাড়ি গিয়ে বলে আব্বা আপনি দেখি মসজিদে যান, আর আপা বলছে আল্লাহ বলে কিছু নাই, আসলে আপাই তো চকলেট দিল, আল্লাহ তো কিছু দেয় না। ছেলে বলছে আব্বার সঙ্গে, আর বলছে তোমার আপা তোমাকে ভুল বলেছে, আল্লাহ যদি বায়ু না দিতেন, আল্লাহ যদি পানি না দিতেন, আল্লাহ যদি মাটি না দিতেন, তাহলে তোমার একটু খাইতে কেমন করি, চকলেট বানাইতে কীভাবে? অর্থাৎ আল্লাহ হলো মূল দাতা, আমরা হলাম তার সহযোগিতাকারী, নিজেরা করি। এই আব্বা বুঝিয়ে দিল, পরদিন বলে আপা আপনি ভুল বলেছেন, কারণ আপনাকে মানে লোকে বলেন, আপা তো মহা সমস্যা, তাও তো ঠিক কথা, আপা শেষ। যদি এমনি করে প্রত্যেক ঘরে সোনামণি গড়ে ওঠে ও সোনামণি দিয়ে এমএ পাস আপা টাইট হয়ে যাবে, কথা বলতে গেছে, এই হলো আমাদের পলিসি। পুলিশ দিয়ে র্যাব দিয়ে পিটে ইটেটে একজন মানুষকে ভালো মানুষ বানানো এ পাগল ছাড়া কেউ করে না, এই পাগলামির মধ্যে আমরা ঢুকি নাই। আমরা একটা মানুষ গড়ে তোলার চেষ্টা করি, মানুষ গড়লে দেশ গড়বে, মানুষ যদি খারাপ হয় দেশ ধ্বংস হয়ে যাবে, তাই না? তো মানুষ তৈরি করে হবে আমাদের সবার প্রধান ব্রত। এই লক্ষ্যে সোনামণি আন্দোলন, যুব সংঘ, মহিলা সংস্থা, যাবতীয় প্রচার প্রবকাণ্ড আমাদের এই মানুষ তৈরি করার লক্ষ্যে। এজন্য যারা রাজনীতি করে তারা একটা বিপদে পড়ে গেছে আমাদের নিয়ে, গিলতে পারছে না ফেলতে পারছে না, জেলটার খাড়ে দিলে কিছু হলো না, লাভ হবে না কিছু, আর লক্ষ্য আমরা চ্যুত হবো না। আমরা মানুষ তৈরি করে নবী রাসূল করে গেছেন, তারা ঘরে ঘরে গিয়ে গিয়ে মানুষকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আগে শেখাবো না আগে তোমরা ওই নাস্তিক্যবাদ শেখাবো? তো আমাদের ছেলেরা যেন জন্ম থেকে শিখে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ছোট্ট বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, আমি বলে এই বাবা শোনো তুমি দুষ্টুমি করছো, তুমি কিন্তু জাহান্নামে যাবা, আল্লাহ কিন্তু গোনা দেবে, ও গোনাও বোঝে না আল্লাহও বোঝে না। এবার দেখেন এরপরে যখন দুই ভাই বোন মারামারি করবে, তো বড় ভাইকে ছোট বোন ভাইটা বলবে এই ভাইয়া তুই মারছো আল্লাহ কিন্তু গোনা দেবে, ও বাপরে বাপ ও ভয় আর মারবে না। এই তো শুরু হয়ে গেল, নিজের গ্রাম থেকে নিজের ঘর থেকে যদি আপনি গড়ে তুলতে না পারেন ব্যর্থ আপনার জীবন। কিসের স্কুল কলেজ কিসের ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে ঘরে। এজন্য মাদেরকে বলছি যোগ্য মা হন, মা হাজিরা হোক, মায়েরা হোক, জবিউল্লাহ হোক, ছেলেরা হোক, সব কিছু যাক সত্য হোক, বিধির বিধান সত্য হোক। কার লেখা এটা? কবি নজরুল লেখা না? মুখে মুখে খেলে জাতীয় কবি বলে, একটা কবিতা বলতে পারো? হাজিরা মায়েরা হাজিরা হবে না মায়েরা ল্যাংটা হবে? না, এখনো হাজিরা হবে না, মায়েরা ল্যাংটা হইতে হবে। লিখে দিয়েছে ইউনিভার্সিটি একেবারে পরীক্ষা হলে যারা বসবে কান খোলা রাখতে হবে, মাথা কাপড় দেওয়া যাবে না, একেবারে আইন করে দিয়েছে। তাহলে ওকে হাজিরা হবে নাকি? হাজিরা কি মাথা খোলা আছে? এইসব করে করে আস্তে আস্তে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার বা যে যারাই দায়িত্বশীল পর্যায়ে আছেন সবাইকে বলছে দয়া করে আল্লাহমুখী করুন সন্তানদেরকে। সন্তানদের আল্লাহমুখী করা ছাড়া কশ্চিন কালো এ দেশে শান্তি আসবে না। সোনামণির মতো সংগঠন যদি আরও 10টা হয় আলহামদুলিল্লাহ, তাদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। যদি সামনে রাজনীতির মূল্য ঝুলিয়ে দিই তাহলে শেষ। দুনিয়াবী স্বার্থ দেখিয়ে কখনো আল্লাহ স্বার্থ হাসিল করা যায় না। নবীরা কখনো দুনিয়াবী স্বার্থ নিয়ে সামনে দাওয়াত দেন নাই, আমরা কাউকে দুনিয়াবী স্বার্থে দাওয়াত দেই না, সেরকম আখেরাতের স্বার্থ বলি, জান্নাতের কথা বলি। মানুষ যদি বাচ্চারা যদি জান্নাত জাহান্নামের কথা বুঝে তাহলে কিন্তু ওই বাচ্চাটা সুন্দরে গড়ে উঠবে। আমি আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি, সবাইকে অন্য আন্তরিক ধন্যবাদ রইল। যারা অভিভাবক আসছেন তারা আপনাদের বাচ্চাদের এইভাবে গড়ে তুলবেন, কি রাজি আছেন তো? যেগুলো সোনামণি এখনো আসেনি, নাতিপুতি হচ্ছে, সবগুলো যেন সোনামণির মতন এই সংগঠনে গড়ে ওঠে, আপনারা সেই প্রতিজ্ঞা নিয়ে রাখবেন। আর যারা বাচ্চারা তোমরা আসছো, তোমাদেরকে সুন্দর জীবন গড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর আজকে যে সংলাপ তোমরা করলে, সংলাপের যারা অংশগ্রহণকারী প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা খুব চমৎকারভাবে উপস্থাপন করেছ, আল্লাহ তোমাদের মেধায় প্রতিভায় এবং আকিদায় আমলে আল্লাহ বরকত দান করুন। এই সম্মানের উদ্যোগী সোনামণি সংগঠনের দায়িত্বশীল সকল পর্যায়ের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর সুন্দরভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ার জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।